يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال الله سبحانه وتعالى يا أيها الناس إن وعد الله حق يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. يعني بھائیو دوستو عزیزو اور بزرگو اللہ جل جلالہ عم نوالہ نے تمام مخلوقات کو براہ راست تنہ تنہا بلا شرکت غیرے ہیں اپنی قدرت کاملہ سے پیدا فرمایا. ان تمام مخلوقات میں آسمان بھی ہیں زمینیں بھی ہیں چاند سورج بھی ہیں ستارے سیارے بھی ہیں دریائیں سمندر اور پہاڑ بھی ہیں لیکن سب میں وہاں جبریل و میکائیل و اسرافیل و ملک الموت بھی ہیں ہر وقت کے سجدہ ریز فرشتے بھی ہیں ہر وقت کے تسبیح و تحلیل و تحمید و تکبیر کرنے والے فرشتے بھی ہیں. ان تمام مخلوقات میں سب سے اونچا اس انسان کو بنایا ہے اسے اشرف المخلوقات کہا گیا. اللہ جل جلالہ عم نوالہ کی خلافت کا جوڑا پہنایا گیا پھر کیا کہنے اس امت کے. وارے امت وا وارے محمدی وا کہ اس کا ہر بچہ شرق میں ہو غرب میں شمال میں جنوب میں دیہات میں ہو شہر میں تاجر ہو کاشتکار حاکم ہو محکوم غریب امیر مرد ہو عورت حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم کی امت کا ہر فرد محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم براہ راست اس کو اپنی نیابت کا جوڑا پہنا کر اللہ جل جلالہ عم نوالہ نے ہر فرد بشر کو اپنی خلافت کا جوڑا اس امت کو نبی کی نیابت کا جوڑا بنایا گیا. نحمده ونصلي على رسوله الكريم أما بعد قابل احترام بزرگو دوست اور بھائیو, جی پرتھمے اللہ تعالی حمد و ثنا ایبن پرے حضور صلی اللہ علیہ وسلم ایر بد درچی پاٹ کرے, ایر پرے قرآن کریم ایر بیبن جاگت تکے پاکھر آیت تلاوت کرے, تار پر حضور صلی اللہ علیہ وسلم ایر احادیث مبارکت تکے پاکھر احادیث ایبن حدیث تکرونی تلاوت کرے, ایر پرے بولن যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এই মখলুকাতকে সৃষ্টি করছেন, সমস্ত মখলুকাতের খালেক, সমস্ত মখলুকাতকে বানানেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আর এই সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলা কারো কোনো সাহায্য নেন নাই, শুধুমাত্র নিজের কুদরত কামেলার দ্বারা আল্লাহ তাআলা এই মখলুককে সৃষ্টি করছেন। এই মখলুকের মধ্যে আসমান ও আল্লাহ তাআলার মখলুক অর্থাৎ আসমান ও আল্লাহ তাআলার সৃষ্টি, জমিন আল্লাহ তাআলার সৃষ্টি, পাহাড় পর্বত নদী নালা গাছপালা বৃক্ষলতা সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ওই জিবরিল আলাইহিসসালাম ও শামে অন্তর্ভুক্ত, মিকাইল আলাইহিসসালাম অন্তর্ভুক্ত, ইসরাফিল আলাইহিসসালাম অন্তর্ভুক্ত, এবং মালাকুল মওত আজাইল আলাইহিসসালাম সৃষ্টির অন্তর্ভুক্ত, এবং ওই সমস্ত ফেরেশতারাও সৃষ্টির অন্তর্ভুক্ত যারা ২৪ ঘন্টা সিজদার মধ্যে রত আছে তারাও ওই সৃষ্টির অন্তর্ভুক্ত, এবং ওই সমস্ত ফেরেশতারাও অন্তর্ভুক্ত যারা ২৪ ঘন্টা আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার বড়াই এবং আল্লাহ তাআলার একত্ববাদের জিকিরের মধ্যে মশগুল আছে, তারাও সব তারাও এই সৃষ্টির অন্তর্ভুক্ত, কিন্তু তাদের কাউকেই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মখলুক হিসাবে আখ্যায়িত করেন নাই, বরং আল্লাহ তাআলা এই মানব জাতিকে মখলুকাতে সেরা শ্রেষ্ঠ মখলুক হিসাবে আখ্যায়িত করছেন। শুধু এতটুকুনি না, এতটুকু করেই আল্লাহ তাআলা শেষ করেন নাই, বরং আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তারাই হল জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি। আল্লাহ তাআলার খেলাফতের ঘোষণ পোশাক আল্লাহ তাআলা এই মানব জাতিকে পরাইছেন, অন্য কোন মখলুককে না। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, উম্মতে মুহাম্মাদের ফজিলতের কথা আর কি বলবো, ফজিলতের কথা আর কি বলবো, যে উম্মতে মুহাম্মাদি তো উম্মতে মুহাম্মাদি, যেমনি ভাবে আল্লাহ তাআলা এই মানব জাতিকে এক মখলুকাতের মধ্যে একমাত্র নিজের খলিফা হিসাবে নির্ধারণ করছেন, অনুরূপ ভাবে আখিরি নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের হার হার ফর্দকে, প্রতিটা ব্যক্তিকে, চাই পুরুষ হোক অথবা মহিলা, জওয়ান অথবা বুড়া, যুবক অথবা যুবতী, শহরের অথবা গ্রামের, যেখানে যে হোক না কেন, সুস্থ অসুস্থ, পড়াশোনা জানে পড়াশোনা জানে না, ব্যবসায়ী চাকরিজীবী কৃষক যে কোনো শ্রেণীর প্রতিটা ফর্দকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নায়েব হিসেবে আখ্যায়িত করে গেছেন, শ্রেষ্ঠ নবীর নায়েব। একদিকে যেমন আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের মধ্যে থেকে এই মানব জাতিকে নিজের খলিফা হিসাবে আখ্যায়িত করছেন, সাব্যস্ত করছেন, স্বীকৃতি দিচ্ছেন, অনুরূপ ভাবে আর একদিকে আখিরি নবী ফখরে রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের হাত ফর্দকে, প্রতিটা ব্যক্তিকে নিজের নায়েব হিসাবে আখ্যায়িত করছেন। যা ইস ইনসান কা শফুল মখলুকাত বনায়া, ওয়াহাঁ তমাম মখলুকাত কো ইসকি খিদমত কে লিয়ে পেদা কিয়া, আসমান ভি ইসি কে লিয়ে, জমিনে ভি, সমন্দর কে অন্দর কে মুঙ্গে মোতি ভি, ওর ফরিশতে ভি, ফরিশতে ইসকি খিদমত কে লিয়ে হে, ইসকে ইরাদো পর, ইসকি নিয়ত পর, ইসকে পাকিজা জজবাত পর, وہ اپنی نورانی مخلوق اپنے نورانی پروں کو اس کے پیروں کے نیچے بچھا دیتے ہیں، جیسے لوگ اکرام میں فرش بچھاتے ہیں، بڑے بڑے قیمتی قالین بچھاتے ہیں، کیا قالینوں کی حیثیت، اب کیا تمہارے کارپیٹوں کی حیثیت، اب کیا تمہارے فرشوں کی حیثیت جو فرشتوں کے بڑوں کی حیثیت؟ وہ اس آدم کے بچے کے لیے جب اس کی نیت پاکیزہ، اس کا دل پاکیزہ، اس کے دل کے جذبات پاکیزہ، ابھی جذبات پورے ہوئے نہیں ہیں، نیت پر عمل کیا نہیں ہے، کیا کہنے اس کے عمل کی طاقت کے، اب کیا کہنے اس کے اندر کے جذبات پر جب یہ عمل پڑا؟ اس سے پہلے یہ انسان اشرف المخلوقات، ساری کائنات، اب کائنات کی ہر مخلوق اس کی خدمت کی تھی، اسی لیے اس انسان کو اللہ کی طرف سے ملی ہوئی جان، اللہ کی طرف سے ملا ہوا مال، اللہ کی طرف سے ملی ہوئی صلاحیتیں اور استعدادیں، یہ ضائع نہ ہو، یہ برباد نہ ہو، یہ اس کی اپنے ہاتھوں، یہ اس کے اپنے ہاتھوں اپنے پیروں پر کلہاڑی مارنے، اپنے ہاتھوں جیتے جی اپنے نام بڑی بڑی جہنموں کے آلات کرنے کا ذریعہ سبب نہ بنے، بلکہ جیتے جی آسمان سے رحمتوں کے اتروانے، اتنی طاقتوں کے زمین پر آنے، دعاؤں کی قبولیت پر عالم کے نظام کے بدلنے، اللہ جل جلالہ اپنے نوازوں کی رضا اور خوشنودی کے پروانے ملنے کا ذریعہ بنے، اس کے لیے اللہ تعالیٰ نے اس کی تعلیم و تربیت کے لیے جو اہتمام کیا، آسمان کو بڑی مخلوق، زمین بہت لمبی چوڑی، لیکن کسی مخلوق کے لیے وہ اہتمام نہیں جو اس آدم کے بچے کے لیے، اس اشرف المخلوقات کے لیے، اپنے خلیفے اور اپنے نبی کے رائب کے لیے اللہ نے اہتمام کیا۔ تو بولیں যেই মানব জাতি বাদে যত মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সমস্ত মখলুকে আল্লাহ তাআলা এই মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করছেন। আসমানকে শুধু আসমানের জন্য সৃষ্টি করেন নাই, বরং আসমানকে মানব জাতির খেদমতের জন্যই আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করছেন। ফেরেশতারা এত দামি, এত কীর্তি, এবং আল্লাহ তাআলা এত ফরমাবরদার, আল্লাহ তাআলার এত নয় করতেন, তা সত্ত্বেও ফেরেশতারা এই ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা মানব জাতির খিদমতের জন্য। সাগর পানি এই মানব জাতির খিদমতের জন্য, পানির মধ্যে সাগরের তলদেশে যা কিছু আছে, মনি মুক্তা যা কিছু আছে, সবই মানব জাতির খিদমতের জন্য। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই মানব জাতি আদম সন্তানের এত দাম, এত কিমত, এত মূল্য, এত মূল্যবান কেন? এই মানব জাতি শুধুমাত্র যদি নিয়তকে পাক করে নেয়, তার ভিতর যদি পবিত্র থাকে, সে কোনো আমল এখনো করেনি, শুধু ওই পবিত্র অন্তর থেকে, যে অন্তর গুনার থেকে ময়লা মুক্ত, ওই অন্তর থেকে কোনো নেক আমলের নিয়ত বের হয়। অনেক নেক আমলের নিয়ত এমন আছে যে আমলের নিয়ত করার সাথে সাথে এই ফেরেশতারা তাদের নূরের পর এই মানব জাতির আদম সন্তানের পায়ের নিচে বিছিয়ে দেয়। আজকে তো যখন দামি সম্মানী মর্যাদা সম্পূর্ণ কোন মেহমান এলাকায় অথবা রাষ্ট্রীয়ভাবে যদি আসে, তার জন্য দামি দামি ফরাশ বিছানো হয়, কালিন বিছানো হয়, গালিচা বিছানো হয়, কত রঙিন রঙিন রঙের গালিচা তাকে বিছানো হয়, তার জন্য বিছানো হয় তাকে সম্মানের জন্য। আরে কোথায় সেই মানুষের বানানো কালিন আর গালিচা আর ফরাশ, আর কোথায় ফেরেশতাদের নূরানি পর, যার সাথে কোনো তুলনাই হইতে পারে না, যার সমতুল্য কল্পনাও করা যেতে পারে না, এই নূরানি ফেরেশতাদের নূরানি পর, নূরানি পাখা ডানা বিছিয়ে দেয় শুধু মানব জাতির একটা নিয়তের উপরে। যদি তার নিয়তটা পাক হয় আর পবিত্র অন্তর থেকে বের হয়, তো এই মানব জাতির একটা নিয়ত, এখনো সে আমলটা শুরু করে নাই, করবে বলে ইচ্ছা করছে, ইচ্ছার বিনিময়ে যদি ইচ্ছার মর্যাদা, ইচ্ছার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে এতখানি হয়ে থাকে, তাইলে তার আমলের দাম কতখানি হবে, তার আমলের মূল্য কতখানি হবে, তার আমলের মর্যাদা কতখানি হবে? তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই যোগ্যতা সম্পন্ন মহাসম্মানী যেন এই দুনিয়াতে বসবাস করতে করতে আল্লাহ তাআলা যে তাকে দুইটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে প্রাপ্ত হয়েছে জান আর মাল নামক দুই নিয়ামত, এই দুই নিয়ামতকে ব্যবহার করে আর সে ব্যবহার করতে যে ভুল করে তারা যেন জাহান বড় বড় জাহান্নামের মধ্যে নিজেদের নাম না লেখায় লিপিবদ্ধ না করে, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন, যেই ব্যবস্থা অবলম্বন করে মানব জাতি যেন তাদের যে আল্লাহ তাআলা দুই নিয়ামত দিয়েছেন, দুই সম্পদ মহামূল্য সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, পুঁজি আল্লাহ তাআলা দান করছেন, এই পুঁজিকে ব্যবহার করে তারা যেন জমিনের থেকে জমিনে হাত উঠা আর আসমান থেকে আল্লাহ তাআলার রহমত আসা শুরু হয়ে যায়, এই যোগ্যতা যাতে করে আসমান থেকে রহমত নিয়ে আসতে পারে, যাতে করে আসমান থেকে বরকত নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে তরবিয়তের জন্য মানব জাতিকে গঠনের জন্য আল্লাহ তাআলা এক ব্যবস্থা কায়েম করছেন, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এক ব্যবস্থা কায়েম করছেন, যেই ব্যবস্থা আল্লাহ তাআলা কোন মখলুকের জন্য করেন নাই, অন্য কোন মখলুকের জন্য করেন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা এই ব্যবস্থা করছেন ওই মানব জাতির জন্য, যেই মানব জাতি আল্লাহ তাআলার খলিফা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রতিনিধি, আর যে মানব জাতির একটা অংশ আখিরে নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, এদের জন্যই শুধুমাত্র আল্লাহ তাআলা একটা ব্যবস্থা গ্রহণ করছেন, একটা পদ্ধতি নির্ধারণ করছেন, একটা পদ্ধতিকে মানব জাতি পর্যন্ত পাঠাইছেন যাতে করে তারা নিজেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে আল্লাহ তাআলার রহমতকে আসমান থেকে নামাই নিয়ে আসতে পারে আর এমন জীবন গঠন করে যেই জীবনের দ্বারা পরবর্তীকালে আল্লাহ তাআলার সবচেয়ে মাহবুব জায়গা জান্নাতে তারা স্থান করে নিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা গ্রহণ করছেন। ইসিলিয়ে ইনসান কি তালিম ও তরবিয়ত কে লিয়ে জিস দিন সে ইসকা সিলসিলা ইস দুনিয়া মে আমল কা শুরু হুয়া উসি দিন সে তালিমি তৌর পর আসমান সে সহীফে আসমানি কিতাবে তাওরাত জবুর ইনজিল সুহুফে ইব্রাহিম ও মুসা সুহুফে আদম ও শীশ আলাইহিম সালাতু ওয়া তাসলিমাত ওর সবসে আখির মে তমাম মজামিন হক্কা কা জামে জিতনা সারা সব কিছু নবীও কে রাস্তে সে আয়া আর জিতনা সারা সহীফো আর কিতাবো কে রাস্তে সে আয়া সবকো জমা কর দিয়া কুরআন করিম মে আর ও কুরআন কিসকি তালিম ও তরবিয়ত কে লিয়ে উতারা জিসকো কুরআন নে খুদ কাহা হে হুদাল লিন্নাস জো জাহাঁ হো জিস শকল মে হো জো জাহাঁ হো জিস শকল মে হো জিস জমানে মে হো জিস রঙ্গো জবান মে হো জিস কৌম বিরাদরি মে হো 24 ঘন্টে কি নকল হরকত ও জিন্দগি আর তমাম শব ও রোজ মে জো জিস বক্ত জিস কৈফিয়ত মে হো হরেক কে লিয়ে ইস কুরআন মে মুকম্মল কর পড়ে اللہ کا اتنا بڑا کرم یہ انسان کی شرافت کے لیے اتنی ہی بات کافی ہے اس کی اونچائی اس کی بلندی اس کی کرامت اس کا احسان اس کے لیے اتنی بات کافی ہے تمام مخلوقات کو اللہ نے اپنے امر کن فیکون سے پیدا کیا کن فیکون ہو جا ہو گئی آسمان ہو جا ہو گئے زمینیں ہو جا ہو گئی چاند سورج کے انڈے جل جاؤ جل گئے اس آدم کی خصوصیت یہ ہے کہ اس کو حق تعالی شانہ نے اپنے دست قدرت سے خود بنا اس کی تعلیم و تربیت کے لیے یہ اہتمام کیا اسی لیے علمی طور پر تو کتابیں اور صحیفے اور وہ سمجھے عملی طور پر اس کے لیے نبی اور پیغمبر علیہ الصلوۃ والتسلیمات سوا لاکھ اب بعدے روایتوں میں دو سے سوا دو لاکھ نبی اللہ تعالیٰ نے بھی تمام نبی تمام پیغمبر علیہ ایمان انہیں آسمانوں کا تعارف کرانے, زمینوں کو پرچوانے, پیٹرول پلاٹینم کی تحقیقات بتانے اور سونے چاندی کی قیمت بتانے کے لیے نہیں آئے. تمام نبی اور تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیمات کی بحث, اس کو کھڑے کھوٹے کی تمیز, اچھا کیا ہے, برا کیا ہے, ہدایت کیا ہے, گمراہی کیا ہے, نیکی کیا ہے, بدی کیا ہے, عدل و انصاف کیا ہے, ظلم و ستم کیا ہے, علم کیا ہے, جہالت کیا ہے, جان کیا ہے, غفلت کیا ہے, اخلاق کی بلندیاں چوٹیاں کیا ہے, بد اخلاقی, حیوانیت و بہیمیت و بربریت کیا ہے, اس کو بتلانے کے لیے نبیوں کی بحثت کی. ہر زمانے کے نبی کو اس زمانے کی امت اور قوم کے لیے نمونہ قرار دیا اور ہر قوم و امت سے کہہ دیا, تم تاجر ہو, تم کاشتکار ہو, تم حاکم ہو, تم پبلک مین ہو, تم جس شکل میں ہو, جس شعبے میں ہو, کھانے کو, کمانے کو, اپنی بچوں کو, کہنے بولنے کو ہم منع نہیں کرتے, تم انسان ہو, تمہارے ساتھ ضرورتیں ہم نے لگائی ہے, لیکن خبردار خبردار, زندگی کے ہر شعبے میں تمہیں چل کر آنا نبی کے نمونے پر ہے, اور ہم قیامت میں ہر ایک کی زندگی کو نبی کے نمونے پر جانچیں گے. تو میرے محترم دوست اور بزرگوں, اللہ تعالی مانب جاتر تعلیم تربیتر جنو, تعلیم تربیتر جنو جے ویوستھاٹا اللہ تعالی گرہن کرسین, جے ویوستھاٹا اللہ تعالی پسند کرسین, باسائی کرسین, بانائسین, تیری کرسین, اوئی ویوستھاٹا مانب جاتر ای دنیا تے آٹھار سوچنا لگن تھیکے اوئی ویوستھاٹا اللہ تعالی چالائسین. যখন থেকে এই মানব জাতির দুনিয়াতে আসা শুরু হয়েছে তখন থেকে খোদাই ওই ব্যবস্থা আল্লাহ তাআলা এই মানব জাতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন নবীদের মাধ্যমে. এই আসমান জমিনের তালিম তরবিয়তের জন্য কোন ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, কোন ব্যবস্থা আল্লাহ তাআলা মনোনীত করেন নাই, এই মানব জাতির জন্য করছেন. যেদিন থেকে মানুষ দুনিয়াতে আসা শুরু হয়েছে ওই দিন থেকে এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা চালাইছেন. আসমান থেকে ছোট বড় কিতাব অবতীর্ণ করার মাধ্যমে এবং ওই কিতাবকে বুঝে ওই কিতাব অনুযায়ী এমনভাবে আমল করে দেখাইতে পারে যেভাবে আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ, ওইভাবে আমল করে দেখানোর জন্য মডেল হিসাবে আল্লাহ তাআলার নবীকে পাঠাইছেন. নবী ওই কিতাব অনুযায়ী আমল করে মানব জাতিকে দেখাইছেন যে তোমরা এইভাবে তোমাদের জীবন যাপন করো. এই কিতাবের সংখ্যা অনেক, ছোট বড় কিতাব শরীফা, বড় বড় কিতাব তাওরাত, ইনজিল, জবুর, সব কিতাবকে আল্লাহ তাআলা এই মানব জাতির তরবিয়তের জন্য পাঠাইছেন, নবীদের কাছে পাঠাইছেন, নবীদেরকে আমলের নমুনা হিসেবে সামনে উপস্থাপন করছেন. আর নবীরা দাওয়াত দিচ্ছেন যে হে মানব জাতি, দেখো তোমরা তোমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় দিনে রাত্রিতে কামাই রুচিতে বিয়ে শাদিতে খাওয়া দাওয়ার সর্বক্ষেত্রে এগুলো তো নিষেধ করা যাবে না, এগুলো নিষেধ না যে তোমরা কামাই রুচি করো না, তোমরা বিয়ে শাদি করো না, এগুলো তো নিষেধ করা যাবে না. কেননা আল্লাহ তাআলা নিজেই এই মানব জাতির জন্মের থেকে এই জরুরতগুলোকে মানব জাতির সাথে সংযুক্ত করে দিচ্ছেন, এটা কোনোদিনও পৃথক হবে না. যতদিন পর্যন্ত বেঁচে থাকবে খোদা তার থাকবেই, গরমে গরম লাগবে, শীতে সে ঠান্ডা উপলব্ধি করবে, আরো বিভিন্ন প্রয়োজন তার দেখা দেবে. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে এগুলো নিষিদ্ধ করা যাবে না, নিষিদ্ধ নয়, বরং এগুলো সবই তোমরা করো, সবকিছুই পুরা করো, কিন্তু আমার এই নবীর তরিকা অনুযায়ী করো, নবীর তরিকা অনুযায়ী করো. আল্লাহ তাআলা নবীকে দিয়ে এই দাওয়াত সমস্ত মানব জাতির কাছে পৌঁছাইছেন. এই কোরআন আসমানি কিতাবের সেই আহকামাত নবীদের মাধ্যমে মানব জাতির কাছে পৌঁছাইছেন, এবং কিভাবে ওইটা আহকামাত অনুযায়ী আমল করবে আম্বিয়াদেরকে দিয়ে তা করায় দেখাইছেন, একজন দুইজন না, লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম গণকে আমলি ভাবে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই মানব জাতির কাছে পাঠাইছেন। এক বর্ণনা মতে বোঝা যায় যে 16 লক্ষ নবী, আর এক বর্ণনাতে বোঝা যায় যে 2,20,000 24,000 আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম গণকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন। এইভাবে মানব জাতির এই দুনিয়াতে আসার সূচনার থেকে এই ধারাবাহিকতা, এই নীতি আল্লাহ তাআলার পক্ষ থেকে তালিম তরবিয়তের এই নীতি যথাযথভাবে চলতেছিল, পরিপূর্ণভাবে সবসময় চলতেছিল। আস্তে আস্তে যখন নাকি আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন, তখন আল্লাহ তাআলা শেষ একখানা কিতাব নাজিল করলেন। শেষ একখানা কিতাবকে নাজিল করলেন, অবতীর্ণ করলেন, যেই কিতাব পূর্বের যত হক মাথাব ছিল, হক ধর্ম ছিল, সমস্ত ধর্মের সমষ্টি, সমস্ত ধর্মের সমন্বয় আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইলেন। কোরআন ঘোষণা করল যে হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য পরিপূর্ণ হেদায়েত, চাই কালা হোক অথবা গোরা হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, মজদুর হোক, কৃষক হোক, জওয়ান যুবতী, বুড়া বুড়ি, যে কেউ হোক না কেন, সকল মানুষের জন্যই পরিপূর্ণ হেদায়েত কোরআনের ঘোষণা। যে কেউ এই কোরআন অনুযায়ী নিজের আমলকে করবে, এই কোরআনের আহকামাতকে নিজের জীবনে জায়গা দেবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জায়গা দেবে, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সে আল্লাহ তাআলার তরবিয়তকে, আল্লাহ তাআলার যে মানব জাতির তরবিয়তের জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করছিলেন, ব্যবস্থাটা দিয়েছিলেন, ওই ব্যবস্থার আওতার মধ্যে সে আসলো, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তার আর পথ ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সিলসিলা হযরত আদম আলাইহিস সালামের থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা কখনো মানব জাতির এই রাহাবারির জন্য, মানব জাতির এই সঠিক পথকে দেখানোর জন্য যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কখনো আল্লাহ তাআলা বন্ধ রাখেন নাই। শেষ নবীর উপরে এই ব্যবস্থাটা দিয়ে কিয়ামত পর্যন্ত এই ব্যবস্থাটাকে আল্লাহ তাআলা চালু রাখছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নে বড়া হি করম ফরমায়া আপনে বন্দো পর, আগে ইসে পেদা করকে পহলে খুদ ইসকি হকিকত বতা দি, তুম কুছ নহি থে, ও হামাদানি কে দাওয়েদারো, আপনি কুওয়ত কে ঘমন্ডিও, আপনি দৌলতো কে ফিরআউন, আপনি অহদো সলতনত ও হুকুমতো কে নমরুদ, হাল আতা আলাল ইনসান হীন মিন দহর, হাল আতা আলাল ইনসান হীন মিন দহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফা, إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِي وَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا, اب تو جو تم ننگے مار رہے ہو, ہم چنیو ہم چنا, ہم ایو ہم آ, کچھ نہیں تھے, اب کو پہچانو. اسی لیے تمام بشریت کے رہبر کامل, تمام بشریت کے رہبر کامل جن کی رہبری کا پہلا دن, جن کے سر پہ نبوت و رسالت کا تاج رکھا جا رہا ہے, اور آپ کے ذریعے قیامت تک کے آنے والی بشریت کو پہلے دن پہلا سبق جو پڑھایا جا رہا ہے, یا ایھا المدثر قم فانذر, کملی اور کر لیٹنے والے نبی جی اٹھ کھڑے ہو جائیے, انسانوں کو جو جس راہ چل رہا ہے, کھانے پینے پہننے اوڑھنے کمانے خرچ کرنے راتیں گزارنے دن کی نقل و حرکت و چال چلت میں چلن میں ہر ایک کو آگاہ کر دیجئے, باخبر کر دیجئے, اور ان سب کے بیچ میں پہلی آواز لگائیے وربک فکبر, اپنے رب ہی کی بڑائی بیان کیجئے, کتنے بڑے ہیں, اللہ کتنے بڑے ہیں, جتنا تمہارا ذہن سوچ سکے سوچ لو, ادنا سے لے کے اعلیٰ تک, نیچے سے لے کے اوپر تک, جو آدم کا بچہ, جو حوا کی بیٹی, جو جہانی شکل میں, سوچ لو رب کو کتنا بڑا ہے, وہ اللہ کتنے بڑے ہیں, تمہاری سوچیں ختم ہو جائیں گی. بولو اللہ کی بڑائی کو, ایک دفعہ نہیں لاکھوں لاکھوں, کروڑوں کروڑوں, اربوں اربوں, پدموں پدموں, سنکھوں سنکھوں, انگنت بار بولو اللہ اکبر اللہ اکبر, تمہاری گنتیاں ختم ہو جائیں گی, تمہاری سوچیں ختم ہو جائیں گی. اور تم تو کیا ہو, وہ فرشتے ہر وقت کے حضر بار, وہ جتنی بولے تمام نبی تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیم, تمام صحابہ تمام صحابیات تمام اولیاء تمام سلف صالحین محدثین مفسرین فقہاء علماء اطباء امرار ابدال اغواس, جتنا چاہے بولو, تمہارے بول ختم, اللہ کی بڑائی ختم نہیں ہوگی. یہاں تک کہ یوں کہتے ہیں وہ جبریل امین, وہ جبریل امین کہ اگر اپنی اصلی آمد پر کھڑے ہو جائیں تو ان کے پیروں سے سر تک پہنچنے کے لیے 12,000 سال کا راستہ ہے, 12,000 سال کا راستہ ہے. وہ جبریل جب اللہ کی بڑائی کا تصور کرتے ہیں تو سکڑ کے بیا چھوٹی سی چڑیا جتنے ہو جاتے ہیں. اللہ اکبر, پوری بشریت کے لیے پہلے دن کا پہلا سبق اللہ کی بڑائی, اللہ ہی سب سے بڑے ہیں. جب اللہ سب سے بڑے ہیں, مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ ربک فکبر, اپنے رب ہی کی بڑائی بیان کیجئے, اس کا لازمی نتیجہ وغیرہ فسبح, وغیرہ فسبح, جو کچھ اللہ کے علاوہ ہے اس سب کو کہیے چھوٹا ہے چھوٹا ہے چھوٹا ہے, آسمان چھوٹے, زمین چھوٹی, چاند چھوٹا, سورج چھوٹا, مریخ چھوٹا, جتنا تم نے دیکھا وہ چھوٹا, اور جتنا تم نے اللہ کے غیر کو نہیں دیکھا ہے سارا چھوٹا چھوٹا چھوٹا. یہاں تک کہ یا ایھا الناس اتقوا ربکم, تو میرے محترم دوستان بزرگوں, تو نبوتের এই সিলসিলা ধারাবাহিকতা তো মানব জাতির জন্ম লগ্ন থেকেই আল্লাহ তাআলা চালু রাখছেন. পরিশেষে আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই নবুয়তের ওই মর্যাদায় আসীন করতে চাইলেন, দুনিয়াতে পাঠাইতে চাইলেন, দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন, এর আগে একটা বলতেছিলেন যে মানব জাতির জন্যই আল্লাহ তাআলা শুধু এরকম ব্যবস্থাটা করলেন, আজ বাকি সবকিছু তারাও করছে, তাও তো আল্লাহ তাআলা মাহবুব তাদের জন্য কেন করলেন না? তাহলে জন্মগত ভাবেই মানব জাতির জন্মের বানানের ব্যবস্থাটা ছিল ভিন্ন, আসমান জমিন এবং যা কিছু আছে মানব জাতি বাদে সবকিছুকে তো আল্লাহ তাআলা সবকিছু সম্বন্ধে বলছেন যে কোন হয়ে যাও, আর সাথে সাথে হয়ে গেছে. আসমানকে বলছেন যে হয়ে যাও, সাথে সাথে আসমান হয়ে গেছে. জমিনকে বলছেন হয়ে যাও, তোমার জমিন হয়ে গেছে. পাহাড় পর্বত গ্রহতা চন্দ্র তারা সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখি সবকিছুর ব্যাপারে আল্লাহ তাআলা শুধু বলছেন হয়ে যাও, আর সে হয়ে গেছে. কিন্তু মানব জাতির জন্মের ব্যাপারে সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা এই তরিকাটা এই পদ্ধতিটাকে অবলম্বন করেন নাই, বরং মানব জাতিকে আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা আপনার কুদরতি হাতে আল্লাহ তাআলা এই মানব জাতিকে বানাইছেন. বানানের ব্যাপারেই স্বতন্ত্র বানানের ব্যাপারে আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠত্ব দান করছেন. তাই এই মানব জাতির জন্য এই ব্যবস্থাটাকে আল্লাহ তাআলা দিচ্ছেন যে তারা যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, জাহান্নামকে ঠিকানা না বানায়, তারা যেন আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক কায়েম করে, আসমান থেকে নিজের প্রয়োজনের জিনিসকে নামাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করছেন। তো আখেরে নবী সাইয়্যিদুল আম্বিয়া ফখরে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে সামনে রেখে লক্ষ্য করে, দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে, যারা নাকি নিজেদেরকে খুব বড় মনে করে, নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন মনে করে, নিজের পরায়ের হুমকি দেয়, নিজের শক্তির হুমকি দেয়, নিজের যোগ্যতার হুমকি ছাড়ে, মানুষের সামনে তাদের সকলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘোষণা করতে বললেন, হে কম্বলওয়ালা নবী, কম্বল গায়ে দেওয়া নবী, যে কম্বল উড়ে আসেন, কম্বল গায়ে দিয়ে আসেন, আপনি উঠেন, দুনিয়ার সমস্ত জামানার সর্বকালের সকল ফেরাউনদেরকে যারা নিজেদের শক্তির বড়াই দেখে বড়ে তারা মশগুল হয়ে আছে, বিভোর হয়ে আছে, ওই সকল জামানার সকল ফেরাউনদেরকে আপনি বলেন, সকল জামানার সকল নমরুদদেরকে আপনি বলেন, যারা নিজেদের রাজত্বের অহংকারে বড় অহংকারী, যারা নিজেদের গায়ের শক্তিতে বড় অহংকারী, তাদেরকে লক্ষ্য করে আপনি বলেন, ওম আপনি দান ফ্রান্সির, তাদেরকে আপনি ভয় দেখান, তাদেরকে সতর্ক করেন, কি সতর্ক করেন, যে তুমি যে পড়ায় দাবি করতেছ, হুঙ্কার ছাড়তেছ, তোমার হুঙ্কারের পরিমাণটা কি, অরব বাঁকা ফাঁকা বীর, আপনি আপনার রবের পড়াই বয়ান করেন যে বড় একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা কত বড়, দুনিয়ার সমস্ত মানুষ যারা বাবা আদম এবং মা হাওয়া থেকে যারা সৃষ্টি হয়েছে, এদের মধ্যে যত ভাগ আছে, যত শ্রেণী আছে, যত জাতি আছে, চাই আরব হোক অথবা অনারব, কালা হোক অথবা গোরা, শ্বেতাঙ্গ হোক অথবা কৃষ্ণাঙ্গ, জওয়ান হোক অথবা বুড়া, ব্যবসায়ী হোক অথবা চাকরিজীবী, কৃষক অথবা মজদুর, যে কেউ হোক না কেন, সকলেও যদি একত্রিত হয় আর তাদের যতখানি বোঝার, উপলব্ধি করার, বলার যত রকমের ক্ষমতা তাদের মধ্যে আছে, সকল রকমের ক্ষমতাও যদি প্রয়োগ করে বলতে থাকে যে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, বলতে বলতে হাজারবার, এক একজনে হাজারবার, এক একজনে লক্ষবার, এক একজনে কোটিবার, এক একজনে হাজার হাজার কোটিবার, এক একজনে অসংখ্যবার, এক একজনে অসংখ্যবারও যদি বলতে থাকে এই আল্লাহ তাআলা বড়, তাতে বড়ের যে পরিমাণটা হবে আল্লাহ তাআলা তার যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, আল্লাহ তাআলার বড়, আল্লাহ তাআলার বড়ত্ব, এই কথা বলে শেষ করা যাবে না। আপনি তাদেরকে বলে দেন, সকল জমানার ফেরাউনদেরকে বলেন, সর্বকালের সকল জমানার নমরুদদেরকে বলেন, নিজে কার কিসের হুঙ্কার দিতেছ, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তাই আমরা জানি যে এই ফেরেশতা শুধু মানব জাতি না, সমস্ত ফেরেশতা জন্মের থেকে তারা কোটি কোটি সংখ্যা সিজদায়, হাজার হাজার কোটি সংখ্যা আল্লাহ রুকুতে, হাজার হাজার কোটি সংখ্যা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, তারাও যদি তাদের সমন্বয়ে যদি আল্লাহ তাআলার বড়ত্বের কথা বর্ণনা করা হয়, তো বড়ত্বের কথা বলতে থাকে, ততগুলোই আল্লাহ তাআলার বড়ত্বের হাজার হাজার কোটি কোটি ভাগের এক ভাগও তোমরা বর্ণনা করে সাধ্য বিশেষ করতে পারবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার বানানো ফেরেশতাদের মধ্যে একজন হচ্ছে জিবরিল আলাইহিসসালাম, একজন ফেরেশতা, উনি তো বিভিন্ন সময়ের প্রয়োজনে বিভিন্ন রকমের রূপ ধারণ করেন, কখনো ছোট, কখনো বড়, কখনো মানুষের রূপে, কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় সাহাবাদের রূপ ধরে আসতেন। উনি যদি ওনার আসল রূপ দেখে ওনাকে আল্লাহ তাআলা যেভাবে বানাইছেন এই রূপ ধারণ করে যদি তিনি দাঁড়ান তাহলে ওনার পায়ের থেকে মাথা পর্যন্ত যাইতে 12,000 বছর লাগবে। এত বড় দেহ ওনার যে পায়ের থেকে মাথা পর্যন্ত যাইতে 12,000 বছর লাগবে। এই জিবরিল ফেরেশতা এত বড় শরীর বিশিষ্ট বড় ফেরেশতা উনিও যখন দেখি আল্লাহ তাআলা বড় এই কথাটা উনি চিন্তা করতে থাকেন, চিন্তা করতে করতে মনের ভিতরে ভয় পয়দা হইতে থাকে, ভয় সৃষ্টি হইতে হইতে এক পর্যায়ে এমন হয়ে যায় ছোট্ট একটা বাবুই পাখির মতো উনি হয়ে যান। গলতে গলতে আল্লাহর ভয়ে গলতে গলতে ওনার শরীর শেষ হয়ে যায়। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, দুনিয়াতে কোনো মানুষ যাতে নিজের বড়াই বড়তে দাবি না করে, নিজে হুঙ্কার না ছাড়ে, অহংকারী না হয়, এই জন্য আল্লাহ তাআলা ওই কোরআনে কারীমের মধ্যেই আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বলে দিচ্ছেন কিসের এত অহংকার, কিসের এত বড়াই, আর কিসের এত হুঙ্কার, তোমার সৃষ্টি কিসের থেকে তোমার কি জানা আছে? তোমার জীবনের একটা অংশে এমন ছিল যে আলোচনার কোন বিষয় তুমি ছিলেন, এমন জিনিস দিয়ে তোমাকে বানানো হয়েছে যার আলো যেটা কোনো মানুষের সমাজে এটা আলোচনা করা যায় না, তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখন কিভাবে তোমার মধ্যে এত অহংকার এসে গেল? মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, অহংকার আসার কোনো সুযোগ নাই। সবচেয়ে নিকৃষ্ট জিনিস যার আলোচনা শুনলে মানুষের নাক ছিটকায়, যে আলোচনা কোনো মানুষের সামনে করতে গেলে তাকে ঘৃণার চোখে দেখে, ওই জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার বড়াই বর্ণনা করতে বড়াই কথা বলতে যে হযরত ইউসুফ রহমতুল্লাহ এই কথাটা বলতেন যে ও রব্বাকা ফাকাব্বির, এই কথাটা যে আল্লাহ তাআলা বড় বড় বড় বড়, আমাদের কল্পনার চেয়েও বড়, আমাদের জল্পনার চেয়ে বড়, আমাদের আকল বুদ্ধিতে যা কিছু ঢোকে তার চেয়েও বড়। এই কথাটা লাজেমি নতিজা হইল যে আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু ছোট ছোট ছোট, আসমান ছোট, জমিন ছোট, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ছোট। এইটাও বলতে হবে যে আল্লাহ একমাত্র বড়, আল্লাহ ছাড়া যা আছে সব কিছু হলো ছোট। اللہ جل جلالہ رحمن والوں نے بتلا دیا انسانوں جہاں ہو جس شکل میں ہو جتنے چاہے اچھل لو جتنے چاہے کود لو اور جتنی چاہے بغلیں بجا لو اور جتنا چاہے رانوں شانوں پہ ہاتھ مار لو موت حق ہے ہر ایک کو موت آنی ہے كل نفس ذائقة الموت پاشا سلاطین حکمران عوام خواص چھوٹے پر عالم کے ہر بچے کو حوا کی ہر بیٹی کو موت یہ اپنے اپنے وقت پر مانیں گے کہ ساری دنیا کے انسانوں سن لو یا ایھا الناس اتقوا ربکم وہ تمہارا پروردگار جو سب سے بڑا اس کی بڑائی کے برابر کسی کی بڑائی نہیں اس کی عظمت کے برابر کسی کی عظمت نہیں اس سے ڈرو ان زلزلۃ الساعۃ شیء عظیم وہ قیامت کا دھماکہ وہ قیامت کا زلزلہ بہت زور کا ہونے والا ہے جو جہاں ہوگا بشریت پوری مدہوش ہو جائے گی یا ایھا الناس اتقوا ربکم ان زلزلۃ الساعۃ شیء عظیم یوم ترونها تذهل کل مرضعۃ عما ارضعت دودھ پلانے والی مائیں بچوں سے غافل ہو جائیں گی حمل والیوں کے حمل ساقط ہو جائیں گے مشرق مغرب شمال جنوب ایک بے ہوشی کے عالم میں وہ بے ہوشی نہیں ہوگی وہ اللہ کا عذاب شدید ہو یہ سارا ختم ہو کے پھر حشر کا میدان قائم ہوگا اولین آخرین جین انس تمام بشریت اول سے لے کے آخر تک تمام নবী, তমাম পেগম্বর, তমাম রসুল, তমাম আউলিয়া, তমাম আসহাব সারে কে সারে উস মেদান মে জমা হোগে। وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا هلك نما مال الله کی دی ہوئی جان اللہ کا دیا ہوا مال اللہ کی دی ہوئی عقل و فہم اس کی دی ہوئی استعداد و صلاحیت کس نے کہاں لگائی کس نے اس سے کیا کیا ہدایت کی راہ پہ کتنی لگی اللہ کی بڑائی کو دلوں میں اتارنے پر کتنی لگی اللہ سے تعلق پیدا کرنے پر کتنی لگی تمام محبتوں کے مقابلے میں اللہ کی محبت اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومالي تمام مخلوقات سے زیادہ اپنی محبت میرے دل میں پیدا فرما دے دعائیں بتائی اس پر جان کتنی لگی مال کتنا لگا صلاحیتیں کتنی استعمال ہوئی اللہ نہ کرے اللہ نہ کرے اللہ نہ کرے اس اللہ کو بھلا کر اس کے غیر کی بڑائی اس کے غیر کی عظمت اس کے غیر کی حیثیت دلوں میں کتنی بٹھائی کسی نے دولت کے راستے کسی نے حکومت کے راستے کسی نے زمینوں کے راستے کسی نے کسی راستے جانے کتنی کھپائی کہاں کہاں لگائی دلوں میں کیا کچھ بسایا دلوں میں کس کو کس کو بھرا زبانوں سے کیا بولے آنکھوں سے کیا دیکھا کانوں سے کیا سنا شب و روز کی نقل و حرکت کہاں کہاں ہوئی کمائیوں کی شکلیں کیا تھی خرچ کہاں ہوا ہے جوانیاں کہاں کھپائی ہے زندگیاں کہاں برباد کی ہے کس کا حق مارا ہے کس کا حق ادا کیا ہے ایک ایک ساری ہر ایک کے نام اعمال اس کی گردن میں توق بنا کے ڈالے جائیں گے اور اس سے کہا جائے گا خود ہی اپنا فیصلہ خود ہی اپنا ٹھکانا اگر نبیوں کی رہبری میں قرآن کی رہبری میں حق و باطل کی تمیز کے ساتھ اچھے برے کے امتیاز کے ساتھ حلال و حرام میں تمیز کے ساتھ چلے ہو اپنا ٹھکانا دیکھ لو اپنی جگہ جاؤ اللہ کو بھلا کر اس کے جیسا کسی کو مان کر اس کے ساتھ کسی اور کو شریک کر کر اور اس کے حکموں کو توڑ کر اس کی نافرمانیاں کر کر اس کے نبی کی راہ چھوڑ کر کہاں کہاں جانے کھپی کہاں کہاں مال لگا کہاں کہاں استعداد صلاحیت استعمال کی اپنا خود ہی پڑھ لو اپنا ٹھکانا لے لو نام اعمال تقسیم ہوں گے ہر ایک اپنے اپنے نام اعمال کے اعتبار سے یہاں تک کہ وسیق الذین اتقوا ربهم الى الجنۃ زمرا وہ تقوی والوں کے ٹولے کے ٹولے گروپ تو گروپ گروہ کے گروہ جنت کی طرف جا رہے ہوں گے سب سے آگے نبی ہوں گے ان کے ماننے والے ہوں گے جنتی جنت میں چلے جائیں گے جنت کے درجات ہیں ادنا جنت اعلی جنت یہ سارے جب سب پہنچ جائیں گے ادنا درجے کے جنتی ہفتے میں ایک دفعے اللہ کی زیارت کریں گے اعلی درجے کے جنتی دن میں دو مرتبہ اللہ کی زیارت کریں گے اے دنیا کے انسانوں جتنی اللہ کی بڑائی تم نے دنیا میں بولی سنی سوچی اور جس جس راستے سے اللہ کی بڑائی کو تصور کیا اب جنت جنتی جنت میں پہنچ گئے، ادنا درجے کے جنتی زیارت کر رہے ہیں، اعلیٰ درجے کے جنتی دن میں دو مرتبہ زیارت کر رہے ہیں، اس سب کے بعد آنکھوں سے دیکھ لیا، اس کے بعد یوں کہا جائے گا اللہ اکبر، جتنا بولا جتنا سنا جتنا سوچا اور یہاں آ کے جتنا دیکھا، اللہ اس سے بہت بڑے بہت بڑے بہت۔ تو میرے محترم دوست اور بزرگوں، দুনিয়াতে আমরা বিভিন্ন ভাবে জীবনযাপন করতেছি, অথচ প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবীর মাধ্যমে সবক শোনায় দিছিলেন যে এই কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে সবকিছুর আলোচনা দেওয়া আছে, হক না হকের আলোচনা দেওয়া আছে, জায়েজ না জায়েজের আলোচনা করা আছে, বৈধ অবৈধের আলোচনা করা আছে, ফরজ ওয়াজিব সুন্নতের আলোচনা করা আছে, হালাল আর হারামের আলোচনা করা আছে, গোমরাহী এবং হেদায়তের আলোচনা করা আছে, গাফলাতি জিকিরের আলোচনা করা আছে, ঈমান আর শিরিকের আলোচনা করা আছে, ইবাদত কুফরের আলোচনা করা আছে, এই সব কিছুর আলোচনা করা আছে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, কারো কোনো ওজুর করার কোনো সুযোগ থাকবে না, আল্লাহ তাআলা সবকিছু বিস্তারিত ভাবে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছাইছেন এবং নবীর মাধ্যমে যেগুলো করার তরিকাও দেখাইছেন আল্লাহ তাআলা। আর যেগুলোর থেকে বিরত ফিরে থাকার কথা, অত্যন্ত জরুরি থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও তার থেকে ফিরে থাকেও দেখাইছেন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এরপরে আমরা যতই হুঙ্কার ছাড়ি না কেন, যতই গৌরব করি না কেন, যতই বড়াই করি না কেন, যতই অহংকারী হই না কেন, কোনো লাভ তো নাই, সকলকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুর হাত থেকে পালানোর কোনো জায়গা নাই, যেখানে থাকি না কেন মৃত্যু আমাকে যেয়ে ধরবেই। দীর্ঘদিন পর্যন্ত সব মানুষ জীবন পর্যন্ত মানুষগুলো যার যার হায়াত শেষ হওয়ার নির্দিষ্ট দিনে সে মারা যাবে, একটা পর্যায়ে এমন আসবে যেদিন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে শেষ করে দেওয়ার ইচ্ছা করবেন, ওই দিন জীবিত যত মানুষ থাকবে সকলকে একসাথে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ আস্বাদন করাইবেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে আদম সন্তান, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রব সবচেয়ে বড়, যার সমতুল্য যার সমকক্ষ কেউ নেই, সে রবকে তোমরা ভয় করো। জেনে রাখো, কিয়ামতের দিনের ধাক্কা, কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বলেন সেদিন আপনি দেখবেন যে সমস্ত মায়েরা তার দুধের সন্তানকে ভুলে গেছে, মানুষগুলোকে দেখবেন মনে হবে যে তারা বেহুশ হয়ে আছে, আসলে প্রকৃতপক্ষে তারা কোনো বেহুশ হয় নাই, একটা কঠিন আযাবের ধাক্কা তাদের লাগছে, বেহুশ না, মাতাল না, তারা কোনো নেশা জাতীয় জিনিস পান করে এরকম হয় নাই, একটা আযাবের ধাক্কা তাদের লাগছে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এই কিয়ামতের মাধ্যমে, এই প্রলয় মহাপ্রলয় এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে শেষ করে দেবেন। এরপরে নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ওই হাসাদের ময়দানে একত্রিত করবেন, একত্রিত করার পরে শুরু হবে ওই জিনিস যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছিলেন, আমাদেরকে দুই পুঁজি যেটা দান করছিলেন, ওই পুঁজির ব্যবহারের নিয়ম কি ছিল, কোন জায়গাতে সেই পুঁজিকে ব্যবহার করছি ওটার যাচাই শুরু হবে। আল্লাহ তাআলা যে মহামূল্যবান জানের পুঁজি আর মহামূল্যবান মালের পুঁজি দিছিলেন, এই মহামূল্যবান জান আর মালের পুঁজি এই জন্যই দিছিলেন যাতে করে এগুলাকে খরচ করে আমরা আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে স্থাপন করতে পারি, হেদায়েতের রাস্তাকে অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, রাজি করতে পারি। আসলে কি এখানে লাগছে না লাগে নেই? কি পরিমাণে জানের কি পরিমাণে অংশ আল্লাহকে সন্তুষ্ট করার পিছনে রাখছে, কি পরিমাণে অংশ আল্লাহকে অসন্তুষ্ট করার পিছনে খরচ হয়েছে, মালের কি পরিমাণে অংশ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার পিছনে রাখছে, মাল এবং জানের কি কি পরিমাণে অংশ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতায় লাগছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এগুলো দেখা হবে। দিনকে দুনিয়াতে জিন্দা করার মেহনত করার সে কতটুকু মাল খরচ হয়েছে, কতটুকু দান খরচ হয়েছে, দুনিয়াকে সাজানোর জন্য, ঘর বাড়িকে সাজানোর জন্য, দোকান ব্যবসা, দামি দামি গাড়ি ক্রয়ের জন্য কতটুকু কি পরিমাণে লাগছে, ওই দিন আল্লাহ তাআলা হিসাব করবেন, যাচাই করবেন, হিসাব দেবেন, পুঙ্খানুপুঙ্খান্ড হিসাব দেওয়া হবে। কোন রকমের কোন ছাড় দেওয়া হবে না, কারোর জন্য কোন রকমের কোন ছাড় দেওয়ার সুযোগ সেখানে নাই। আল্লাহ তাআলা হিসাব দেবেন, হিসাবের ব্যবস্থাটা পুরোপুরি আল্লাহ তাআলার হাতে থাকবে। দিন নিজের মধ্যে আনার জন্য কি পরিমাণে জান মাল খরচ হয়েছে, খাহেশাতের উপর চলার জন্য কি পরিমাণে জান মাল খরচ হয়েছে, আল্লাহ তাআলার সাথে তাল্লুক কায়েম করার জন্য কি পরিমাণে মাল খরচ হয়েছে, আল্লাহ দিনের জন্য জান দেওয়ার জন্য কি পরিমাণে জান মাল খরচ হয়েছে, আল্লাহর সাথে অন্য আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে তার জন্য জান দেওয়ার জন্য কি পরিমাণে জান মাল খরচ হয়েছে। আজকাল তো অনেকেই বলি যে বললে জান দিয়ে দিব, কার জন্য দিব, এই জানটা তো আল্লাহ, যারা নাকি এই জানকে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুমে দেওয়ার জন্য চাইবে, ইচ্ছা করতেছে, তাদের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেবেন। এইভাবে হিসাব নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে যে প্রতিটা মানুষের গলার মধ্যে ওই কয়েদির বেড়ির মতো বেড়ি গলার মধ্যে মালার মতো চলে আসবে, বেড়ি চলে আসবে। সেই বেড়ির চতুর্দিকে, ওই রিংয়ের চতুর্দিকে দৈনিকের আমলের হিসাব থাকবে, রোজানা আমলের হিসাব থাকবে, রোজানা নেকির পরিমাণ কি, রোজানা বদির পরিমাণ কি, রোজানা আল্লাহর হকের আদায় করার পরিমাণ কি, আল্লাহর হককে নষ্ট করার পরিমাণ কি, বান্দার হক আদায় করার পরিমাণ কি, বান্দার হক নষ্ট করার পরিমাণ কি, জুলুমের পরিমাণ কি, মিথ্যার পরিমাণ কি, অবৈধ উপার্জনের পরিমাণ কি, তারিখ দিয়ে দিয়ে লেখা থাকবে। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইনসানিন আলজান্নাহু তায়রাহু ফি উনুকি, সমস্ত মানুষের গলার মধ্যে উড়ে উড়ে পড়বে বেড়ি, উড়ে চলে আসবে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা, যার মধ্যে লেখা থাকবে হিসাব একবারে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো, রোজনামচা পড়ো, রোজনা কি কি করছে এটা পড়ো, আর ওই আমলের ঠিকানা কোথায় হয় দেখো, ওই আমলের ঠিকানা কোথায় হয় দেখো। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি তোমার আমলের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে তোমার ঠিকানা হলো জান্নাত। আল্লাহর হুকুম নবীর তরিকার খেলাফ যদি তোমার আমলের পরিমাণ বেশি হয়ে থাকে, জুলুমের পরিমাণ, মিথ্যার পরিমাণ, হারামের পরিমাণ, আল্লাহর সাথে কাউকে শরীক করার পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাইলে তোমার ঠিকানা ওই জাহান্নাম। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট কিতাব কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, মানুষ পড়তে থাকবে আর তার সামনে তার ঠিকানা ভাসতে থাকবে, যারা যাদের জিন্দেগিতে ওই যে প্রথম দিনের শাবক যেই শাবক আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিছিলেন, ওই শাবক অনুযায়ী যেদিকে জীবন যাপন করবে, জান মালের এই মহাপুঁজিকে আল্লাহ দিন দুনিয়াতে জিন্দা করার পিছনে লাগছে, আল্লাহ তাআলার সাথে নিজের তাল্লুককে কায়েম করার পিছনে খরচ করছে, আল্লাহর হক আদায় করার পিছনে খরচ করছে, বান্দার হককে আদায় করার পিছনে খরচ করছে, আল্লাহর সাথে মহব্বত পয়দা করার জন্য খরচ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, যার অর্থ হলো যে আল্লাহ তোমার মহব্বতকে আমার ভিতরে ভরে দাও, তোমার মহব্বত যেন আমার ভিতর, আমার কাছে, আমার নিজের চেয়ে, আমার মালের চেয়ে, আমার সন্তান আমার আওলাদদের চেয়ে তোমার মহব্বত বেশি হয়ে যায় আমার কাছে, আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইতে হয়। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এগুলো যখন যে আমলগুলো রাজি হবে, তলে তলে জান্নাতে চাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকীদের গ্রুপ, মুত্তাকীদের জামাত, মুত্তাকীরা জামাত জামাত হয়ে তারা জান্নাতের জান্নাত থেকে চাইতে থাকবে। তারা যখন জান্নাতের সামনে যাবে, যাওয়ার সাথে সাথে তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। এই জামাত মানে কয়জনের জামাত? প্রতি জামাতের আগে থাকবে তাদের নবী, আর প্রতি জামাতের পরে, আর নবীর পরে হয় না তার উম্মতরা। যেই কয়জন হয় ওই কয়জনের এক এক জামাত। মুত্তাকীদের জামাত আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়নেওয়ালা গঠনকারীদের জামাত, নবীর তরিকা অনুযায়ী জীবন গঠনকারীদের জামাত। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, হেদায়তের উপরে যারা চলছে, যেই হেদায়ত আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতিকে, হেদায়তের উপরে যারা চলছে তাদের জামাত জান্নাতে চলে যাবে। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, জান্নাতের মধ্যে বিভিন্ন দরজাত আছে, বিভিন্ন দরজাত আছে। সবচেয়ে আলা দরজা আর জান্নাতি আলা জান্নাতের এতেবারে আছে না, ওই আপনারও কল্পনা দুনিয়া থেকে করতে পারবে না যে ওইটা কত সুখের। আদনা মানে ভাঙ্গা চুরানা, আদনা মানে হলো আলা জান্নাতের হিসেবে আদনা। ওই আদনা জান্নাতে যারা যাবে তারা প্রতি সময় সপ্তাহে একদিন সচক্ষে আল্লাহ তাআলাকে দেখবে। আলা জান্নাতিরা দৈনিক দুইবার আল্লাহ তাআলাকে দেখবে। আদনা জান্নাতিরা সপ্তাহে একবার, আলা জান্নাতিরা সব দৈনিক দুইবার আল্লাহ তাআলাকে দেখার পরে, আল্লাহ তাআলাকে দেখার পরে আল্লাহ তাআলার যত বড় হিসেবে তারা জান্নাতে যাওয়ার পরে কল্পনা করতে পারবে, আদনার আলা জান্নাতিদের সকল্পনার সমন্বয় যত বড় মনে করা যায় আল্লাহ তাআলা তার চেয়ে বড়। আল্লাহু আকবার। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই দুনিয়াটা হলো এই জন্য, এই জান আর মাল যে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য, জিন্দেগি বানানোর জন্য, আল্লাহ তাআলার হেদায়ত অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী নিজের ঠিকানা ঠিক করার জন্য যা মনে চাইতেছে করতেছি, কিন্তু সবকিছু লেখা হইতেছে কিয়ামতের ময়দানে এইটা অনুযায়ী আমার ফয়সালা হবে। वो ज़ियारत जन्नत में आला और अदना को एक दिन दो दिन दस बीस साल सौ पचास लाख दस लाख खालिदीन फीहा अबदा, खालिदीन फीहा अबदा, हमेशा हमेशा अल्लाह की ज़ियारत करेंगे। वो लाखों करोड़ों अरबों खदमा फरकों जितनी गिनतियां हैं सब खत्म हो जाएंगी, زیارت کے دن ختم نہیں ہوں گے۔ اس ہر زیارت میں یوں کہا جائے گا جتنا دیکھا جتنا سنا جتنا سوچا جتنا بولا اللہ اکبر، اللہ اسے بہت بڑے، وہ اللہ، وہ اتنے بڑے اللہ یوں کہہ رہے ہیں الکبریاء ردائی، الکبریاء ردائی من نازعنی فی نازعت۔ اور ایک روایت میں آتا ہے ہر وقت ایک فرشتہ انسان کی پیشانی کے بال پکڑ کے رہتا ہے، اب اس کے ذمے کام لگایا ہے، اذا تواضعت رفعت واذا تجبرت قصمت۔ اگر تو اپنے کو کچھ نہ سمجھے تو تجھے اللہ بلندی دیں گے، اب خود ہی تو اپنی بڑائی کے گیت گائے، خود ہی اپنی بڑائی منوانے کے چکر میں رہے، اپنے کو بڑا مانے تو پھر ذلیل کریں گے، پھر ذلیل کریں گے کہ دنیا تصور نہیں کر سکے۔ اسی لیے قرآن نے کہا ما جعل الله لرجل من قلبين في جوفه، اللہ جل جلالہ عم نوالہ نے کسی انسان کے سینے میں دو دل نہیں بنائے ہیں، ہر ایک کے سینے میں ایک دل ہے، اور دل میں ایک ہی رہے گا، دو نہیں رہ سکتی۔ جس دل میں جتنی اللہ کی بڑائی، جتنی اللہ کی عظمت، جتنی اللہ کی کبریائی، اور جتنی اس کی بڑائی، انعامات بڑھے, جتنا وہ بڑا اس کی وعیدیں اتنی بڑی, ان وعیدوں پر ملنے والی سزائیں اتنی بڑی, جتنا وہ بڑا اس کی رضا اتنی بڑی. ورضوان من اللہ اکبر, سب سے بڑی چیز اللہ کا راضی ہو جانا, اور جتنا وہ بڑا اتنی اس کی ناراضی. یہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے سر مبارک پر نبوت و رسالت کا تاج رکھنے کے بعد پہلا سبق, یا ایھا المدثر قم فانذر وربک فکبر. کملی اور کر لیٹنے والے نبی جی کھڑے ہو جائیے, انسانوں کو انجام کار سے آگاہ ہوگا خبر کر دیجئے, اور اپنے رب ہی کی بڑائی بیان کیجئے. محمد صلی اللہ علیہ وسلم جو کچھ لے کر آئے تھے وہ سارا اپنے ساتھ نہیں لے گئے, وہ سارے کا سارا امت کو وارث بنا کر گئے ہیں. اس امت کی ذمہ داری کہیں اللہ کی بڑائی بولو, اللہ کی عظمت بولو, اتنی بولو, اتنی سنو, اتنی سوچو کہ وہ دل پھتر اتر جائے, اور اسی کی دعوت کو لے کر دنیا کی چار سکوں میں پھرو. تو میرے محترم دوست اور بزرگوں, یہ جیسے مانوش جاننا جابے دنیا سے ذرا আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন যাপন করছে, জান মালের পুঁজিকে এমন জায়গাতে লাগাইছে যেখানে লাগাইলে আল্লাহ তাআলা খুশি হন, রাজি হন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জায়গা তাদের জন্য জায়গা করে দেন. তো এরা যখন নাকি জান্নাতে যাবে, আল্লাহ সন্তুষ্টির জায়গা হলো জান্নাত, জান্নাতে যাবে, আলা জান্নাতে তারা আলা জান্নাতে থাকবে, আপনার দরজার জান্নাতে তারা আপনার দরজার জান্নাতে থাকবে, এই থেকে আলা দরজার জান্নাতিরা রোজানা দুইবার আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ দরজার জান্নাতীরা সপ্তাহে একবার আল্লাহ তাআলাকে দেখবে. এইভাবে একদিন দুই দিনের দেখা না, এক বছর দুই বছরের দেখা না, একশো বছর পাঁচশো বছরের দেখা না, হাজার বছর লক্ষ বছরের দেখা না, কোটি বছর আর হাজার হাজার কোটি বছরের দেখা না. অর্থাৎ আজ পর্যন্ত মানুষের গণনার সংখ্যা সবচেয়ে ঊর্ধ্বের যে সংখ্যাটা না আবিষ্কার করতে পারছে, এই সংখ্যাও যদি শেষ হয়ে যায় তারপরে আল্লাহ তাআলা তার এর মধ্যে মানুষের চিন্তা ভাবনা বুঝ ক্ষমতা সবকিছু সমন্বয় করার পরেও যে আল্লাহ তাআলা বড় বলতে যতটুকু তারা বুঝবে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার চেয়েও বড়, আল্লাহ তাআলা তার চেয়ে বড়. তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, কোন শেষ হবে না. আল্লাহ তাআলা নিজে বলেন যে খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্তকাল থাকবে, সব সময় থাকবে, অনন্তকাল থাকবে, কোনদিন ওইখান থেকে আর সরতে হবে না, বের হতে হবে না, অনন্তকাল সেখানে থাকবে. তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এত বড়, এই জন্য দুনিয়াতে কেউ যদি অহংকারী হয়, কেউ যদি অহংকারী হয়, নিজেকে বড় স্বাতন্ত্র মনে হয়, অন্যান্যদের থেকে নিজে থেকে একটু ব্যতিক্রম মনে হয়, অহংকারী হয়, এর সম্বন্ধে আল্লাহ তাআলা নিজেই হাদিসের কুদসির মধ্যে বলেন যে অহংকারটা হলো বড়াই দাবিটা হলো এটা আমার নিজের গায়ের চাদর, যে অহংকার অহংকারী হইল সে যেন আমার গায়ের চাদর ধরে টান দিল, তখন আমিও তাকে টান দেব. তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তো একমাত্র বড়াই একমাত্র আল্লাহ তাআলার জন্য, যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়েই থাকে তাইলে আমাদের তো নিজ সম্বন্ধে ধারণা করতে হবে যে আমি একেবারেই তুচ্ছ, আমি একেবারে তুচ্ছ. আল্লাহ তাআলা যত ফেরেশ যত মখলুক বানাইছেন, তার যত ফেরেশতা বানাইছেন, তার মধ্যে শুধু একজন ফেরেশতাকে এই জন্য বানাইছেন যে সে এলান করতে থাকে যে তুমি যদি আল্লাহর জন্য ছোট হয়ে যাও, আল্লাহর জন্য তুমি ছোট হয়ে যাও, নিজেকে ছোট মনে করতে থাকো, আল্লাহ তাআলা নিজের জিম্মায় তোমাকে বড় করে দিবে. আর তুমি যদি নিজেকে বড় মনে করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমন ফেঁচা ফেঁসবেন, এমন জিল্লতির ওই মাকামে ওই ঘাটিতে ওই স্তরে পৌঁছাইবেন যেখানে তুমি কোনদিন তুমি কল্পনাও করতে পারবে না। তো মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তালাই একমাত্র বড়, যোগ্যতা সম্পন্ন নিজের যোগ্যতার দাবি করবে এরকম কেউ দুনিয়াতে নাই আল্লাহ তালার মোকাবেলাতে, যে আমি যোগ্য আমি বড়। আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটার অন্তরের মধ্যে আমি দুইটা দিল রাখছি, দুইটা দিল, সকলেই একটা দিলের মালিক, সকলেই একটা দিলের মালিক। সুতরাং কেউ কারো যে বড় এই ঢোল বাজানোর কোনো সুযোগ নাই, আমি বেশি বুঝি সে বুঝে না, এই ঢোল বাজানোর কোনো সুযোগ নাই, সকলকেই আল্লাহ তাআলা একরকম করেই বানাইছেন। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাকলেন, হে কম্বল উড়ানওয়ালা আপনি উঠেন, আপনি উঠুন, আপনার সমস্ত মানুষের সামনে, সকল স্তরের মানুষের সামনে, সকল বয়সের, সকল শ্রেণীর, সকল পেশার, সকল দেশের, সকল মতামতের মানুষের সামনে আপনি আপনার রবের বায় বরন্তকে বায়ান করেন। নবীকে জিম্মাদারি দিলেন, এটা নবীর জিম্মাদারি ছিল। মেরে মোহতরম দোস্তার বুজুর্গের আগে আমরা শুনছি যে নবী সমস্ত উম্মতকে, তার উম্মতের প্রতিটা ফার্ককে নিজের নাই বানিয়ে গেছেন। সুতরাং নবীর উপরে যে জিম্মাদারি দেওয়া হয়েছিল ওই জিম্মাদারি নিয়ে নবী কবরে চলে যান নাই, বরং ওই জিম্মাদারি উম্মতের এক একটা ফর্দের উপরে নবী রেখে গেছেন। যেরকম ভাবে জিম্মাদারি ছিল নবীর মানুষের সামনে, সর্বস্তরের মানুষের সামনে, সকল শ্রেণীর মানুষের, শ্রেণী পেশার মানুষের সামনে, সকল রং বর্ণের মানুষের সামনে, সকল অঞ্চলের মানুষের সামনে এই আল্লাহ তাআলার বড়ায় বড়ায় বায়ান করার নবীর দায়িত্ব ছিল, নবীর জিম্মায় ছিল। সমস্ত উম্মতে মুহাম্মাদী পুরুষ মহিলা, পুরুষ মহিলা শহরের গ্রামের শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ শাসক সাথী শাসিত সকলের জিম্মাই এই জিম্মাদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। তারা যেন সকলকেই নিয়ে সকলে সকলকে ছোট মনে করে একমাত্র আল্লাহ তাআলা বড় এই আওয়াজ সারা দুনিয়াতে লাগাইতে থাকে। ইতনে বড়ে আল্লাহ নে জিসকি বড়াই কি কোই ইন্তিহাই হি নাহি হে, কিতনা বড়া এহসান কিয়া হে, ইয়ে আদম কি ঔলাদ, ইয়ে মেরা কুম্বা, الخلق عيال الله, مخلوق الله کا کنبا ہے, احب الناس الى الله انفعهم للناس, او كما قال علیہ الصلوۃ والسلام, فرمایا حضرت رسول پاک صلی اللہ علیہ وسلم نے مخلوق پوری کی پوری اللہ کا کنبا ہے, اس پورے کنبے میں اللہ کو سب سے زیادہ پیار اپنے اس کنبے کے پھل سے جو کنبے کو نفع پہنچا رہے, اسی لیے اللہ جل جلالہ عم نوازہ نے ان انسانوں کی خیر خواہی کے لیے جو نبی پیغمبر بھیجے علیہم الصلاۃ والتسلیمات, وہ انسانوں ہی میں سے بھیجے, فرشتوں کو نہیں بھیجے, پھر سب سے اخیر میں احسان کیا قیامت تک آنے والی بشریت پر. اور خود اللہ نے کہا لقد من اللہ علی المؤمنین, لقد من اللہ علی المؤمنین اذ بعث فیہم رسولا من انفسہم یتلو علیہم آیاتہ ویزکیہم ویعلمہم الکتاب والحکمہ, جتنی ذات اللہ کی بڑی اتنا اس کا احسان بڑا, اس کا احسان بڑا, اتنا بڑا احسان کیا, یہ میرا خلیفہ, یہ میرا خلیفہ, یہ نبی کا نمائندہ اپنی جان و مال و صلاحیت میں تباہی کی طرف نہ جائے, بربادی کی طرف نہ جائے, نہ لگانے کی جگہ نہ لگائے, نہ لگانے کی جگہ کہیں یہ لگا نہ دے, پہنچانے کے لیے محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی بعثت کے ساتھ اللہ نے احسان کیا. پہلا سبق اللہ نے پڑھایا وربک فکبر, اب آپ سبق پڑھا رہے ہیں ایہا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا. اس اللہ کو اس کی عبادت, وہ جو اتنا بڑا ہے اتنا بڑا ہے اتنا بڑا ہے جس کی بڑائی کی کوئی حد نہیں ہے, سجدے کے قابل, عبادت کے قابل, ماننے کے قابل صرف اور صرف اسی کی ذات ہے. تم تاجر ہو ہوا کرو, تم کاشتکار ہو ہوا کرو, تم حاکم ہو ہوا کرو, تم غریب ہو ہوا کرو, تم پہ دولتوں کے ڈھیر ہیں ہوا کرے, خبردار خبردار, معبود برحق, مسجود برحق, مقصود برحق, صرف اور صرف اللہ کی ذات ہے. پہلے دن سبا کی چوٹی پر آپ نے سب سے پہلا سبق یہ دیا. اسی لیے ہماری اس محنت میں ہمارے چھ نمبروں میں سب سے پہلا نمبر کلمہ طیبہ لا الہ الا اللہ محمد الرسول اللہ, معبود برحق اللہ کی ذات, وہی مقصود, وہی مسجود, وہی محبوب, اس کے علاوہ کوئی کچھ نہیں. اسی لیے ایک دفعہ حضرت مغیرہ بن شعبہ رضی اللہ تعالیٰ عنہ مدینے سے, بڑے درجے, بڑے اونچے درجے کے صحابی ہیں, مدینے سے باہر اپنے بھیڑ بکریاں اونٹ وغیرہ جو تھے اسے چرا رہے تھے. اٹھتا ہوا غبار دیکھا, جب غبار چھٹ گیا کچھ شکلیں اور چہرے نظر آئے, یہ بھاگے ہوئے آئے. من القوم, تم لوگ کون ہو, کہاں سے آئے ہو, کہاں جا رہے ہو؟ انہوں نے کہا ہم طائف کے رہنے والے ہیں. کہاں جا رہے ہو؟ دربار رسالت مآب صلی اللہ علیہ وسلم محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی خدمت میں جا رہے ہیں. کیوں جا رہے ہو؟ کلمہ پڑھنے جا رہے ہیں. اتنا سننا تھا حضرت مغیرہ بن شعبہ رضی اللہ تعالیٰ عنہ کہ ہم پورا طائف کا نقشہ حضور تشریف لے گئے ہیں, جن امیدوں کے ساتھ گئے ہیں, اس لیے کہ آپ نے مکے میں بہت آواز لگائی تھی, ہے کوئی مجھ کو ٹھکانہ دے, ہے کوئی میرا ساتھ دے, ہے کوئی میری آواز میں آواز ملائے. آواز میں تو کیا آواز ملاتے, اور ساتھ تو کیا دیتے, اور کیا ٹھہراتے, نکال باہر کرنے کی اسکیمیں, نکال باہر کرنے کی, جیا وطن کرنے کی اسکیمیں, بچوں کو پیچھے لگایا, اور جو کچھ طائف کے واقعے میں پیش آیا وہ پورا نقشہ گھوم گیا حضرت مغیرہ بن شعبہ. اوہو, ایسے لوگ آئے ان کو تو سینے سے لگانا چاہیے. اسی لیے ہماری اس دعوت میں, ہماری اس محنت میں ہر ایک کو سینے سے لگانا ہے, ہر ایک کو سینے سے لگانا ہے. وہ ایران سے آیا تھا, فارس کا رہنے والا, ایران کا رہنے والا سلمان, باپ آگ کا پجاری, خود آگ کا پجاری, لیکن جب آیا ہے محمد صلی اللہ علیہ وسلم کے دسترخوان پر ایسا اپنایا, ایسا اپنایا, ایسا اپنایا کہ جو بات کسی صحابی کے لیے نہیں کہی وہ حضور نے ان کے لیے. سلمان و منا اہل البیت, سلمان تو ہمارے گھر کا آدمی, یہ دعوت کا نہج ہے, یہ دعوت کا اسلوب ہے, یہ دعوت کا طریقہ ہے. ہر ایک کو سینے سے لگا دو. حضرت مغیرہ بن شعبہ رضی اللہ تعالیٰ نے سوچا کہ ان طائف والوں کے ہاں رضی اللہ تعالیٰ عنہ وہ سب سے زیادہ پرانے تھے, اولیت ہر مسئلے میں ان کو حق, ان کو دیکھ کر کہا بھائی مغیرہ خدا خیر سانس پھلا جا رہا ہے, کیا خیر تو ہے, کیا کوئی لڑکا ہوا؟ ارے لڑکے کی بات کرتے ہو, اللہ کا فضل پیے ہوئے ایک دو تھوڑی ہے, 100 تو دفن کر چکا ہوں, 120 موجود ہے, 220 کا باپ ہوں, ایک لڑکے کی خوشخبری. ارے تو کیا ہوا؟ وہ ہوا جو اللہ نے کیا, وہ طائف کے میدان کے مجاہدے, وہ سرکار پر تکلیفیں, یہ محمد جان نے پوچھا تھا سرکار مکے والوں نے یہ بھی کیا یہ بھی کیا یہ بھی کیا یہ بھی کیا, آپ کو سب سے زیادہ تکلیف کہاں ہوئی؟ فرمایا تھا طائف کے واقعات واقع میں, اس طائف سے اللہ پاک لائے ہیں. ایمان کی نسبت کے مجاہدے, ایمان کی دعوت کے راستے کی قربانیاں, ایمان کی دعوت کے راستے کی جان و مال کا کھپانا خدا ضائع نہیں ہونے دیتی. ہاں ہم چونکہ بہت تھوڑے بہت پوچھے بہت کمزور, ذرا سے میں فوراً یہ تو مانتے ہی نہیں, یہ تو مانتے ہی نہیں, محمد صلی اللہ علیہ وسلم ہیں, تمام نبیوں کے سردار ہیں, واپس آئے ہیں, اور جس حال میں واپس آئے ہیں طائف سے واقعہ معلوم, لیکن ہر چیز کا ایک وقت ہوتا ہے, کل شیء ملعون بوقت, گشتوں کے نتیجے پر, تعلیم کے نتیجے پر, گھر گھر کی ملاقاتوں پر, ایک دوسرے سے پیار محبت سے ملنے پر, ایک دوسرے کو سینے سے لگانے پر, ایک دوسرے کی قدر و قیمت پر, خدا کب کس سے کتنا کام لیں گے اور کس کو کہاں ہدایت کے لیے استعمال کریں گے خدا جانتے ہیں. حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ نے کہا کہ بھائی میرا بات تو صحیح ہے, ماشاءاللہ یہ تو تمہاری ہی اپنی بات ہے, حق تو تمہارا ہے, حق تو تمہارا ہے, لیکن ایسا ہے جس دن سے اللہ نے ابو قحافہ کے بیٹے کو اس ایمان کی دولت سے نوازا ہے, اور جب اسے کے راستے کے مجاہدے اور قربانی اور تقاضے آئے ہیں, ابن ابو قحافہ نے کبھی پیچھے ہٹ نہیں کی ہے, ہر میدان میں پہل اس کو حاصل. بھائی مغیرہ اگر یہ سعادت بھی میرے حصے میں آ جائے اور وہ میری اولیت باقی رہے, اب یہ مسئلہ ایسا تھا روٹی نہیں تھی, حلوہ نہیں تھا, دانت کا پانی نہیں تھا, کوئی کپڑا نہیں تھا, چلو آپ نے پہن لیا میں نے پہن لیا, انہوں نے کھا لیا میں نے کھا لیا, اتنا نہیں تھا. اتنی بڑی سعادت سرکار جو عالم سب کی بادشاہ کھل جاتی, آپ کی دلی دعائیں ملتی, اور جس پہ نبوت کی دعا مل جائے اس کی دنیا آخرت کے بننے میں کیا کچر رہ جائے. ہم ایسار ایسار, ہم تو علیف یا سیا علیف اور را جانتے ہیں, ایسار یہاں ہوا. حضرت مغیرہ بن شعبہ رضی اللہ تعالیٰ عنہ کے نہ پیشانی پہ بل پڑا نہ کوئی منہ بنایا, بہت اچھا جی آپ بڑے ہیں آپ پرانے ہیں, نئے پرانوں کی یوں کیا قدر کیا کرتے تھے, تشریف لے گئے تو اب انہوں نے اپنی چھٹی نہیں منا لی, چلو گئی بلا, اب وہ جانے جماعت کی ترتیب کیا بنائیں گے, کہاں رہے گی کیا کھائے گی اور کس علاقے میں, وہ جانے ان کا کام, یہ نہیں کیا. اسی وقت تقاضا پیدا کیا, اس وقت اس جماعت کی آمد پر نقد تقاضا کہ جا رہے ہیں حضور کے یہاں. طائف والوں کا دستور یہ ہے کہ وہ اپنی قوم کے اپنے قبیلے کے سردار کو سجدہ تعظیم کیا کرتے ہیں, کہیں یہ جا کے محمد صلی اللہ علیہ وسلم کی بارگاہ میں سجدہ ریز نہ ہو جائے, اس لیے کہ مسجود صرف اللہ کی ذات, سجدہ صرف اللہ کو, نظر اللہ کے لیے, منت اللہ کے لیے, ذبیحہ اللہ کے لیے, کوئی کچھ نہیں, اللہ سب کچھ. بارگاہ کی حاضری, السلام علیک ایہا النبی ورحمت اللہ وبرکاتہ. یہ تعلیم کرائی جماعت کی, آنے والی جماعتوں کی نصرت, ان کی تعلیم و تربیت. عرض یہ کر رہا تھا حق تعالی شانہ نے اتنا بڑا احسان کیا ہے اس امت پر, محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو بھیج کر کہ ان کو توحید کا کیا کا سبق پہلے دن قولوا لا الہ الا اللہ محنت کر کے جو عملہ بنایا ان میں کا ایک ایک توحید خالص کا ایسا داڑھی ہے. یہی وجہ ہے حضرت عمر بن عاص نے جب مصر فتح کیا ہے اور وہاں جا کے دیکھا تو وہاں والوں کی بھی ایک رسم تھی, سال میں ایک لڑکی دریا کے نام بھینٹ چلاتے تھے اور عقیدہ یہ تھا کہ ایک لڑکی بھینٹ چلا دو سارے سال دریا بہتی رہے گی, آبپاشی ہوتی رہے گی, پیداوار ہوتی رہے گی, کھاتے پیتے رہیں گے. توبہ توبہ توبہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ, نفع نقصان عزت ذلت برانی بگاڑنی دینی, کوئی چیز کسی کے ہاتھ میں نہیں. فوراً لکھا حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ کو, یہاں والوں کی رسم یہ ہے, مجھے کیا کرنا ہے؟ حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ نے خط کا جواب حضرت عمر بن عاص کے نام نہیں دیا, اس دریائے نیل کے نام. میرا یہ خط, میرا یہ خط بہتے پانی اٹھتی موج میں حوالے کر دینا. اس خط میں لکھا اللہ کے نام سے, بسم اللہ الرحمن الرحیم, اے دریائے نیل, تیرا بڑھنا گھٹنا, تیرا چڑھنا اترنا, تیرا ڈبونا تیرانا, اگر تیرے اپنے قبضے میں ہے آج سے ہماری تیری چھٹی. ہم تجھے معبود, ہم تجھے کارکردہ, ہم تجھے کارساز, ہم تجھے کچھ کرنے والی ماننے کو تیار نہیں. اور اگر تیرا بہنا, تیرا چلنا اترنا, تیرا گھٹنا بڑھنا ایک اکیلے اللہ وحدہ لا شریک لہ, لا ند لہ ولا ضد لہ ولا مثل لہ ولا مثال لہ, احد صمد لم یلد ولم یولد ولم یکن لہ کفوا احد, اگر اس کے حکم سے ہے اس کے نام کا تجھے واسطہ دیتے ہیں جاری ہو جائے. جا کے دیکھ لو آج تک تمہاری دریائے نیل اسی طرح بہ رہی. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو اللہ نے سبق بڑھایا اپنی بڑائی کا, اور آپ نے بڑائی کی دعوت دی اللہ کی, پھر آپ نے پہلا سبق دیا یہ میراث دی اللہ کی بڑائی. بولو سنو سوچو دیکھو, جب کبھی کوئی شکل نظر آئے تو کہو مٹی ہے, مٹی ہو جائے گی. قدرت والا وہ ہے جس نے مٹی سے شکل بنائی, جو ایک دن شکل کو مٹی بنا دی, کہ وہ اتر جائے وہی اللہ قابل ہے عبادت کے. قولوا لا الہ الا اللہ, اب سبق پڑھا رہے ہیں, آگے سبق دیں گے. پہلا سبق ایمان, پہلا سبق توحید خالص, پہلا سبق اللہ کو ایسا مانو جیسا وہ اپنی ذات و صفات. پھر آگے کہو قبل تو جمیع احکام, مانا میں نے اللہ کو ایسا جیسا ہو اپنی ذات و صفات میں, قبول کیے میں نے اس کے سارے. میرے محترم دوست اور بزرگ, آگے بولتے چلیں جو اللہ تعالیٰ جت بڑ, اللہ تعالیٰ حکم تت بڑ, اللہ تعالیٰ جت بڑ, اللہ تعالیٰ جا کچھ وعدہ کرتے تاؤ ات بڑ, اللہ تعالیٰ جت بڑ, اللہ تعالیٰ جو بنیما دیبین ہوئی ات خاص ات بڑ, اللہ تعالیٰ وعدہ پورا کرار پر جو بنیما ہے سیٹا اک بڑ. جمنی بھاگ اللہ تعالیٰ کت خانی بڑ یہ کہ کلپنا کر شیش کرتے پارے نا, بولے شیش کرتے پارے نا, سنتے سنتے شیش پر بستے پارے نا, انور পুরস্কার আল্লাহ তাআলা দিবেন এটাও কোনদিন শেষ হওয়ার নয়। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ বলতেছিলেন যে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার ধমকিও তত বড়। আল্লাহ তাআলা যে ভয় দেখেছেন, ধমকি দিয়েছেন যে করো না, এটাও তত বড়। আল্লাহ তাআলার ধমকি, আল্লাহ তাআলার ধমকি যত বড়, আল্লাহ তাআলা যেই জিনিসের থেকে বাঁচার জন্য ধমকি দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার নারাজি ফলাফল দিতে, এটাও অতখানি বড়। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ বড় সবকিছুই বড়। এইটি ছিল আমাদের প্রথম শাবক, নবীর জন্য প্রথম শাবক। আর এই শাবক নবী দুনিয়া থেকে নিয়ে যান নাই, এই শাবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবকের নায়ক ওই উম্মতকে বানাইছে। উম্মতেরও প্রথম শাবক এইটা যে আল্লাহ তাআলার বড়ের কথাই বলতে হবে, আল্লাহ তাআলার বড়ত্বের কথাই চিন্তা করতে হবে। বলতে বলতে বলতে বলতে চিন্তা করতে করতে করতে করতে শুনতে শুনতে মানতে মানতে যে পর্যন্ত যাইতে পারবো, তারপরে বলতে হবে যে আল্লাহ তাআলা এর চেয়ে বড়, এর চেয়ে বড়। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ আল্লাহ তাআলা যেমনি ভাবে বড়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার মখলুক, আল্লাহ তাআলার মখলুক এটাও আল্লাহ তাআলার কাছে ওই রকম প্রিয়। এগুলো কোনোটাই ঠুনকো না, মখলুকের মধ্যে মানব জাতি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ওই বড় ওই কুদরতি আল্লাহ তাআলা এই মখলুককে বানাইছেন, আল্লাহ তাআলার মখলুক মানব জাতি আল্লাহ তাআলার কাছে প্রিয়, সমস্ত মখলুক আল্লাহ তাআলার কাছে প্রিয়। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন যে আল খালকু আয়ালুল্লাহ, মখলুক পরিবার মখলুক হইল আল্লাহ তাআলার পরিবারের সদস্য সমস্ত মখলুক। আল্লাহ নবী বলেন যে মখলুক মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, খায়রুন নাস মানে ইয়ানফাউহুন নাস, শ্রেষ্ঠ মানুষ ওই লোকটা যে লোকটা নাকি যার দ্বারা মানুষ উপকৃত হয়, যার দ্বারা মানুষ উপকৃত হয়। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ আল্লাহ তাআলার মখলুক আল্লাহ তাআলার কাছে প্রিয়, খুব প্রিয়। তো মেরে মোহতারাম দস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম শাবক দিচ্ছেন যে আল্লাহ তাআলার বড়াই বায়ান করার কথা, আর এই প্রথম শাবকের নায়েব আল্লাহ তাআলার নবী আমাদেরকে আমাদেরকে বানাইছেন যে আল্লাহ তাআলার বড়াই কথা বলো। বলতে বলতে বলতে বলতে যে তোমার সামনে তোমার নিজেকে একেবারেই যেন তুচ্ছ মনে হয়, অস্তিত্বহীন মনে হয় তোমার কাছে, যে যত বেশি আল্লাহ তাআলার বড়ার কথা বলতে থাকবে তার ভিতরে ছোট হওয়ার প্রবণতা তত জন্ম নিতে থাকবে। দ্বিতীয় শাবক নবী যেদিন নবীজিকে দিলেন যে আল্লাহ তাআলা বড় তার ব্যাপারে আল্লাহ বান্দাদের করণীয় কি, উম্মতের করণীয় কি, নবীকে আল্লাহ তাআলা হুকুম দিলেন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দ্বিতীয় শাবক, হে নবী আপনি বলেন মানব জাতিকে যে যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়ের কথা আসছে তাদেরকেও, যাদের দিলের মধ্যে এখনো আসে নাই তাদেরকেও বলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই, মাবুদের উপযুক্ত একমাত্র আল্লাহ, অর্থাৎ এবাদত পর উপযুক্ত একমাত্র আল্লাহ, সিজদার মাধ্যমে এবাদত করতে গেলে তার উপযুক্ত একমাত্র আল্লাহ, অন্য যে কোনো এবাদত হোক না কেন সকল এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। দ্বিতীয় শব্দ, মেরে মোহতারাম দস্তার বুজুর্গ আর কারো এবাদত করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না, কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না, মাথা নত করবো মাথা ঝুঁকাবো শুধুমাত্র আল্লাহ তাআলার সামনেই, এটা হলো আমাদের দ্বিতীয় শব্দ। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত প্রথম দিনে ছাপা পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন। ওই মক্কার আশ মক্কাতে যারা ছিলেন, আশেপাশে যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিলেন। এটা হলো আমাদের দ্বিতীয় শবক। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ এই দুনো শবক আমাদের জিম্মায়, যেমনি ভাবে নবী আমাদের কাছে, নবী ওই জমানাতে যারা ছিল তাদের কাছে পৌঁছাইছেন এবং তাদের মাধ্যমে ক্রমান্বয়ে আমাদের পর্যন্ত পৌঁছছে, আমাদের সকলের জিম্মায় হলো উম্মতের প্রতিটা ফর্জ, পুরুষ মহিলা যুবক যুবতী ব্যবসায়ী কৃষিজীবী যে কেউ হোক না কেন সকলেরই জিম্মায় হলো এই কালিমাকে আরেকজনের কাছে পৌঁছালো। আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্বের বাদ মানুষের সামনে করা, যাতে করে মানুষের সামনে সবকিছু ছোট হোক, তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, আল্লাহ তাআলাকে বড় মনে করে, ওই আল্লাহ তাআলাকে নিজের মাবুদ মনে করে আর আল্লাহ তাআলার ইবাদতই করে, আল্লাহ তাআলার সামনে নিজের মাথা নত করে, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, পড়াই যাওয়ার জন্য কার মধ্যে না থাকে, জানি বড়, আমি বুঝি, আমি জানি, এরকম কোন দাবি দেওয়ার জন্য কারোর মধ্যে না থাকে। সবাই যেন নিজেকে হেজ মনে করে, তুচ্ছতাচ্ছিল্য মনে করে, এই রকম মনোভাব সকলের মধ্যে সৃষ্টি হয়, এটার জন্য এই দাওয়াত দিতে হবে। এটা আমাদের সকলের জিম্মায়, দাওয়াত আমাদের সকলের জিম্মায়, এবাদত আমাদের সকলের জিম্মায়। এই জন্য এই দাওয়াত তবলিগের মেহনতের প্রথম কাম, ছয় নম্বরের প্রথম কথা তাহলে ইমান। ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হওয়ার উপযুক্ত নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, জীবন যাপন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তা একটু বিলম্ব করা, যেভাবে করতে বলছেন ওইভাবে করা। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল তাকাজা। লা ইলাহা ইল্লাল্লাহর মূল তাকাজা, আল্লাহ তাআলার সামনে নিজের মাথাকে নত করতে করতে নিজের সমস্ত হাইসিয়াত অবস্থানের উপলব্ধি যেন খতম হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এরকম অবস্থা ছিল, এরকম অবস্থা ছিল, সকলের মনের থেকে সব কিছু দূর হয়ে গেছে, সকল পরিচয় শেষ হয়ে গেছে, কোন পরিচয়ের কারণ কোনো বাকি নাই, একমাত্র পরিচয় হলো আল্লাহ তাআলার বান্দা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একমাত্র পরিচয় বাকি রয়েছে। যেই এই পরিচয় বাকি থাকার কারণে সকলের মধ্যেই একটা অভূতপূর্ব মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, কেউ কাউকে নিজের থেকে ব্যতিক্রম মনে করতো না, কেউ কাউকে নিজের চেয়ে বড় মনে করতো না, সকলেই আপন, সকলেই এক পরিবারের সদস্য হিসেবে তারা জীবনযাপন করত, দেখলে এইরকমই মনে হইত। সকলেই সকলকে বুকের মধ্যে জড়াই ধরতেছে, সকলেই সকলকে বুকের মধ্যে জড়াই ধরতেছে, কারো মধ্যে কোনো আমিত্ব নাই, কারো মধ্যে কোনো বড়ত্ব নাই, কেউ কাউকে ধাক্কা দিতেছে না, কেউ কাউকে সবাই দেওয়ার কোনো পরিকল্পনা নাই, চেষ্টা নাই। মেরে মহতরম দোস্তো বুজুর্গ, এমন অবস্থা যে মদিনাতে যারা তারাও আপন, মক্কা থেকে যারা গেছে তারাও আপন, ওই ফারেস থেকে যে আসছে সেও আপন, সেও আপন, তাকেও সকলে গ্রহণ করে নিতেছেন। ফারেস থেকে আসা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময়, শত বছরের বেশির অগ্নি পূজক আগুনের পূজা করছে, আগুন অগ্নি পূজকের সন্তান, অগ্নি পূজকের ঘরে যারা যার জন্ম, মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তাকেও আপন করে নিছে এই কালমার, এই কালের, এই কালেমার জন্য। নিজের মধ্যে অন্যের থেকে নিজেকে স্বতন্ত্র আলাদা কিছু দেখতেছে না। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালমান মিন্নি আহলুল বাইত, সালমান তো আমার অবিচ্ছেদ্য অঙ্গ, আমার পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্য। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তাদের পরিচয়ের জন্য দুইটা জিনিস ছিল, একটা ছিল যে আমি আল্লাহ আপনার সকলেই আল্লাহ তাআলার বান্দা, আর একটা ছিল যে আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কারো কোনো পার্থক্য নাই, রং বর্ণের পার্থক্য যেটা, এটা তাদের কাছে মূল্যহীন হয়ে গেছে, সম্পদ কম বেশির পার্থক্য মূল্যহীন হয়ে গেছে, শিক্ষার কম বেশির পার্থক্য তাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। তাদের সামনে একটাই জিনিস ছিল, সেটা হলো যে আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার বড়ত্ব মানুষের দিলের মধ্যে কি করে পয়দা হয়, আর আল্লাহ তাআলাকে নিজেকে মাবুদ স্বীকার করে জীবনযাপন করতে অভ্যস্ত হয়, আর এবাদত করার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে অর্থাৎ নবীজির তরিকাকে কি করে তারা আমল করে নেয়। এই জিনিসগুলোই তাদের উদ্দেশ্য ছিল, এইটাই তাদের ব্যক্তিগত আমল ছিল, এইটাই তাদের ব্যক্তিগত এটার উপরই মেহনত ছিল, এইটিকে মানুষের পৌঁছানোর, মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা ছিল। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষের সমস্ত মানুষ আল্লাহ তাআলার পরিবারের সদস্য, দেখা হইতে হবে, সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, মঙ্গলকারী হইতে হবে। কি দিয়া খায়ের খাই করবে, কি দিয়া এহসান করবে মানুষের উপরে? আল্লাহ তাআলা নিজে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআথা ফীহিম রাসূলান মিনহুম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের উপরে এহসান করছেন, অনুগ্রহ করছেন। যে কোন লাইনে অনুগ্রহ করতে হবে, আসল অনুগ্রহটা এহসানটা কি? যে আল্লাহ তাআলা তাদের থেকে, তাদের ভাষা, তাদের অঞ্চলের, তাদের মতো একজন মানুষকে আল্লাহ তাআলা রসুল হিসেবে পাঠাইছেন, কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা রসুল করে পাঠান নাই, কোন ফেরেশতাকে পাঠান নাই। কারণ ফেরেশতাদের সাথে মানুষের অনেক দিক দিয়ে কিছু পার্থক্য আছে, তাদের কোন প্রয়োজন নাই, তাদের কোন চাহিদা নাই। বলে যে তাদের মধ্যে থেকে একজনকে রসুল হিসেবে পাঠাইছেন, যেই রসুল তাদের সামনে আসমানি কিতাবকে তেলাওয়াত করে শোনায়, আজকাল আসমানি কিতাবের আহকামাত শোনায়, আর আসমানি কিতাবের আহকামাতের পাবন্দি করে, তাদের ভিতরকে পাক করে। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এহসান এই রাস্তায় করতে হবে। মানুষকে আল্লাহ তাআলার হুকুমের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, আল্লাহ তাআলার বলার দিকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে এহসান করতে হবে। এইটাকেই আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান বলছেন। নবী এই কাম করতেন, মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এইটাই তাদের চাহিদা ছিল, এইটাই তাদের চাওয়া ছিল। সাহাবাদের মধ্যে ওই একটা জিনিসই বাকি ছিল, অন্য কোন জিনিসের কোন গুরুত্ব তাদের অন্তর ছিল না। হযরত মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, ওনার কিছু উট বকরি ছিল, ওর খামারটা মদিনার বাইরে ছিল, শহরের মধ্যে ঘাস পাতা থাকে না, ওইখানে ওই খামারটা ওইখানে ছিল, ওইখানেই ঘাস পাতা খাওয়াইতেন চড়াইতেন। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট পরিমাণে দিছিলেন। একদিন হঠাৎ করে ধুলি জল শুরু হইল, উনি ওইখানে গেছেন, ধুলি জল শুরু হইল, পূর্ববিতে ধুলি জল শুরু হয়, অন্ধকার হয়ে যায়, নিজের শরীর পর্যন্ত মানুষ নিজে দেখে না, আবার কতক্ষণ পরে ওইটা ঠান্ডা হয়ে যায়, ওই ধুলোবালিগুলো নিচে পড়ে যায়। যখন ধুলোবালিগুলো একটু নিচে পড়লো, নিচে পড়ে গেল, তখন কিন্তু কিছু মানুষের চেহারা দেখলেন, কারা যেন আসতেছে মনে হয়, মনে হলো যে কারা যেন আসতেছেন। জিজ্ঞেস করলেন যে মানিল কৌম, তোমরা কোন গোত্রের, কোন এলাকার, কারা তোমরা? জবাব দিল, যে উত্তর আসলো যে আমরা তায়েফের। তায়েফের কথা বলার সাথে সাথে হযরত মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে পুরা তায়েফের ঘটনা, যেটা আমরা অনেকেই জানি শুনছি, হেকায়েতে সাহাবার মধ্যেও আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে মানুষদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য চেষ্টা করলেন, মক্কার মানুষের পক্ষ থেকে ওই সময় আশানুরূপ সাড়া পাইলেন না, বরং দৈনন্দিন নির্যাতন চলতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গোপনে গোপনে ষড়যন্ত্র, কিভাবে দেশ ছাড়া করা যায়, কিভাবে জানে শেষ করে দেওয়া যায়, হ্যাঁ জানে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা, গুম করে দেওয়ার ষড়যন্ত্র করা, এটা কাফের মুশরিকরা শুরু করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওই কাফের মুশরিকরা এটা করতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখনই অন্য কোন এলাকার, অন্য কোন অঞ্চলের কোন মানুষের সাথে দেখা হইত, বিশেষ করে হজের মৌসুমে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যে অসহায়তের মতো নিজেকে উপস্থাপন করতেন, কে আছে তোমাদের মধ্যে আমাকে একটু ঠিকানা দিতে পারে, কে আছে তোমাদের মধ্যে আমাকে একটু তাদের কাছে, তাদের তোমাদের তাদের অঞ্চলে নিয়ে যেতে পারে, যাতে করে সেখানে যেয়ে আমি আল্লাহ তাআলার দিনকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা রেসালাতের দায়িত্বকে আদায় করতে পারি। এখানেও কেউ কাউকে পাইলেন না নবীজি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেছিলেন, আর আপনারা জানেন তায়েফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিরকম নির্মম ব্যবহার করা হয়েছে। তায়েফে পাথর দিয়ে নবীজির শরীরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হল, নবীজি বেহোশে পড়ে গেলেন। আরো কত কত ঘটনা ঘটল। হযরত মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই চিত্রটা ভেসে উঠল, আর বর্তমানে তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আসছে। একদিকে তাদের মুখে এই কথা, আরেকদিকে তাদের ওই আচরণ। হযরত মুকাররামিন সবার রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, কারণ সমস্ত কলমাওয়ালারই এই দিনটারই অপেক্ষা ছিল, এই মানুষগুলোর চেহারা দেখারই অপেক্ষায় থাকতেন মদিনাওয়ালারা। এদেরকে তালাশ করার জন্য কখন মদিনা থেকে বের হয়ে যেতেন, দূর দূরান্ত সফর করতেন, যে কালিমালা মুখ কোথায় পাওয়া যাবে, ওই মুখ যেই মুখে কালিমা উচ্চারণ করানো যাবে। একটাই যত্ন ছিল, অন্য কিছু না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তায়েবের ঘটনা বলতে যে আম্মাজি বলেন, জানি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলাম যে আর রাসূলুল্লাহ, মক্কাবাসীরা তো আপনার সাথে এই আচরণ করছে, এই আচরণ করছে, এই আচরণ করছে, এর চেয়েও কি কঠিন কোনদিন আপনার জীবনে আসছে? যেই দিনটা এর চেয়েও কঠিন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল সে তায়েবের ঘটনা, তায়েবের দিন। আজকে সেই তায়েববাসীরা আসতেছে স্বইচ্ছায়, শত শত মাইল দূরের থেকে মদিনাতে আসতেছে কালমা পড়ার জন্য। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, এখানে উনি একটা কথা বলছিলেন, সেটা হলো যে আমল তো আমরা করতে থাকবো, কিন্তু আমল করার সাথে সাথে ফলাফল দেখার অপেক্ষা যেন না করি, যে করলাম তো কাজ হইল কি, করলাম তালিম করতেছি তালিম হইল কি। আরে ফলাফল তো আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলা যখন চাইবেন তখন আল্লাহ তাআলা ওই ফলকে দেখাবেন। কুল্লু শাইইন মারহুনুন বিওয়াক্তিহি, প্রত্যেকটা জিনিসই তার একটা নির্দিষ্ট সময়ের সাথে সে মারহুন, একেবারে বন্দী করে রাখছেন, গচ্ছিত রাখছেন, ওই সময়টা যখন আসবে তখন ফলটা পড়বে। নবীর মেহনতের ফলই নগদ ফলে নাই, তায়েবে ফলে নেই, এত বছর পরে তায়েবের ওইটা আসতেছে। হুজুর হযরত মুগিরামী সভা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে বাসারা তার এসে সুসংবাদ আর কি হইতে পারে, যেখান থেকে নবীকে মার খেতে খেতে আসতে হয়েছে, নিজের পায়ে আসতে পারেন নাই, আরো বেহুশ হয়ে যাওয়ার পর রাগবে পিঠের উপরে আসছে, সেই এলাকার মানুষ কান্না পড়তে আসতেছে। এর যে সুসংবাদ মুসলমানের জীবনে ইসলামের জীবনে আর কিছু নাই, এই খবরটা তাড়াতাড়ি নবীজিকে দিতে হবে। ভুলে গেলেন উঠ, ভুলে গেলেন বকরি, ভুলে গেলেন মেষপালক, সব মেষপাল সব কিছুকে ভুলে গেলেন। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, সাহাবাদের দুনিয়া ভুলে যেতে দেরি লাগতো না, দিনের কোন তাকাতে আসলেই তারা দুনিয়াকে ভুলে যেত। দিলেন দৌড় এত জোরে যে গলার রক ফুলে যেতেছে, চেহারা লাল হইতেছে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখীন হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে আসতেছে, বলে আরে মুগেরা, কিসের জন্য এরকম দৌড়াইতেছ? খুব আনন্দিত মনে হইতেছে, খুব খুশি খুশি ভাব, কারণটা কি? কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করছে নাকি তোমার? আরে পুত্র সন্তানের এক সন্তানের খবর, এক সন্তানের খবর জানতে চাইতেছেন আপনি? একশো জন তো মারা গেছে, দাফন করে দিছি, আর ১২০ জন বাঁচা আছে, ২২০ জনের বাস তো আমি এখনই, আর কত সংবাদ শোনাবো? আরে ওই পুত্র সন্তান টন্তান কিছু না, আসল খবরটা হইল সেই অপেক্ষার দিন, সেই খুশির দিন, সেই ঈদের টান উঠছে, ওই যে তায়েফের বিশাল এক কাফেলা আসতেছে নবীজির কাছে কালিমা পড়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, বলে যে মুগিরা, এর চেয়ে সুসংবাদ আর কি হইতে পারে? মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, সাহাবাদের কাছে এটি ছিল সুসংবাদ, মাল বাড়ছে, সম্পদ বাড়ছে, এটা বাড়ছে, ওটা বাড়ছে, এটা তার কাছে সুসংবাদ ছিল না, একজন মানুষ কালমা পড়তে আসতেছে তৈরি হয়েছে, এটি ছিল সুসংবাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুগিরা, যেদিন থেকে ইসলামের দাওয়াত পাইছি, আবু কাহাবার ছেলে ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে ইসলাম কবুল করছে, এরপরে ইসলামের এমন কোন অবস্থান নাই যেই অবস্থানে আবু কাহাবার ছেলে আগে আগে না ছিল। হকদার তো তুমি, যে খবরটা তুমি পৌঁছাও, কিন্তু যদি আমার উপর একটু রহম করতা তুমি, এই খবরটা আমি পৌঁছাইতে পারতাম, তাইলে এই খবরটাও নবীর কাছে আগে পৌঁছানোকারী হিসাবে আমার নামটাই থাকত। হযরত মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের কথা চিন্তা করলেন, উনি যোগ্য, আর উনি যদি খবরটা দেন তাহলে গ্রহণযোগ্যতাও বেশি হবে। কোন দ্বিমত করলেন না, বলে যে হ্যাঁ আপনি যোগ্য, আপনি আউ্বলিন, আপনি সমস্ত মুমিনদের মধ্যে আউ্বলিন, আপনারই প্রথমে থাকা উচিত, নিশ্চয়ই আপনি খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাবেন। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ বড়কে এইভাবেই কদর করতেন, বড়কে এইভাবেই কদর করতেন, তারা বড়কে মূল্যায়ন করতেন, বড়র সাথে তুচ্ছ তাচ্ছিল্যতা করতেন না, যে বড় যেন বড়ই থাকে, বড়কে বড় বানাই রাখলে আমাদের জন্য সুবিধা। উনি ফিরে আসতেছেন, যেই জন্য যাইতেছিলাম এটা তো ব্যবস্থা হয়েই গেল, বরং আমার যে ভালো মানুষের মাধ্যমে, শ্রেষ্ঠ উম্মতের মাধ্যমে, উম্মতের সেরাদে তার জবানের মাধ্যমে নবীজি শুনবেন, এর চেয়ে আনন্দের কথা কি হইতে পারে? মনে কোনো ব্যথা নাই, এরকম কোনো ভাব নাই যে ঠিক আছে একটা খবর দেওয়ার কথা চলে দিল, দেওয়ার কথা ছিল সে খবরটা নিয়ে গেছে, ভালো হয়েছে, এখন খবর দেওয়া, তারপরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তারপরে তাদের তালিম তরবির ব্যবস্থা করা, তাদের জিম্মায়, আমার জিম্মায় যেটা ছিল এটা শেষ হয়ে গেছে। আরে না, আরে না, এই যে এখানেই যে জামাত আসতেছে, জামাতের মুসরত করতে হবে, মসজিদের মধ্যে তাদেরকে রেখে তাদেরকে দিয়ে মসজিদ আমাদের মেহনত করাইতে হবে, আমার মহল্লাতে ফায়দা হবে, তারাও শিখতে পারবে। এটা সাহাবাদের মধ্যে এই উপলব্ধি ছিল যে এদেরকে নুসরত করতে হবে। সবচেয়ে বড় নুসরত হইল দিনের এতেবারে নুসরত। ওনার মাথার মধ্যে চিন্তা আসলো যে হ্যাঁ হ্যাঁ, ওই তায়েববাসীদের সমাপ্ত হলো এটা, তাদের এখানে প্রচলিত নিয়মতে হলো এটা যে বড় কেউ আসলে, বড়র সামনে গেলে, বাইরের থেকে মহাসম্মানী কেউ আসলে সবাই একসাথে উক্ত হয়ে পড়ে তার সামনে সিজদা দিয়ে। ইসলামে তো এর কোনো সুযোগ নাই। এরা যদি আবার মদিনাতে নবীর দরবারের সালাতে দিয়ে ভুলটা করে ফেলে, তাহলে তাদের ইসলামের শুরু হবে একটা ভুলের মাধ্যমে। না, এই ভুল করার সুযোগ থাকতে পারে, এই সম্ভাবনাকে বাকি রাখা যাবে না। হযরত মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানেই তাদেরকে বসাইলেন, তালিমের হালকা কায়েম করলেন, এই মুহূর্তে যতটুকু শিখা দরকার এই তালিমটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করলেন। বললেন যে ভাই বড় মুবারক, বড় মুবারক, যাইতেছেন মদিনাতে, কালিমা পড়বেন, নবীজির চেহারাকে দেখবেন ইমানের হালাতে, এর চেয়ে সাহাবাত সৌভাগ্যের কথা আর কিছু হইতে পারে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের নবী কিন্তু অন্যান্য জাতি, অন্যান্য অঞ্চল আর অন্যান্য কওমের মতো সর্দার না, অন্যান্য মানুষের অন্যান্য বড়দের মতো বড় না। খবরদার, আমার নবীকে কিন্তু সিজদা করা যাবে না, সিজদার মালিক তো একমাত্র আল্লাহ, বড় একমাত্র আল্লাহ, সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, মাথা ঝুঁকানো যাবে, মাথা নত করা যাবে, এটা একমাত্র আল্লাহ তাআলার সামনে। এটা হলো আমাদের দ্বিতীয় সবক। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, আমাদের নবীর দরবারে যে যেটা করতে হবে সেটা হল সুন্নত, যেটা তরিকা যেটা সেটা হল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু বলতে হবে। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, ওই খবর আরেকজনে নিয়ে গেল, এই জন্য নিজের জিম্মাদারি মুক্ত হয়ে গেলাম, এইরকম না। উম্মতের সকল ফর্দ জিম্মাদার, হার হালাতে জিম্মাদার, হার অবস্থায় জিম্মাদার। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, একমাত্র চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, কামনা করতে হবে আল্লাহ তাআলার কাছে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাহর উপর ইমান এমন ভাবে আনতে হবে, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ তাআলার উপর ইমান আনলাম এমন ভাবে যে যেইভাবে আল্লাহ তাআলার উপযুক্ত, যেইভাবে ইমান আনা আল্লাহ তাআলার উপর, আল্লাহ যেইভাবে ইমান আল্লাহর উপর আনার উপযুক্ত, ওইভাবে ইমান আল্লাহ তাআলার জাতের উপরে এবং আল্লাহ তাআলার সিফাতের উপরে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কোন মখলুকের করার কোন ক্ষমতা নাই। এইরকম ইমান প্রতিটা সাহাবীদের মধ্যে ছিল। এই কারণে হযরত ওমর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে আল্লাহ তাআলা মিশরকে ফাতা করছেন, মিশর জয় হয়েছে যার হাতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে আবাদ করার জন্য, মিশরে ইসলামী তালিম তরবিয়তের জন্য হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার বানাইলেন, গভর্নর বানাইলেন। মিশরবাসীরা আসলো, এতদিন পর্যন্ত রাজত্ব আমাদের হাতে ছিল, সিদ্ধান্ত আমরা নিতাম, এখন রাজত্ব আপনাদের হাতে, সিদ্ধান্ত আপনারা নেবেন। এই নীল নদের নিয়ম হল যে তার জোয়ার বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যায় নির্দিষ্ট সময়ে, আর সেই সময়টা এখন শুরু হয়ে গেছে। যখন জোয়ার বন্ধ হয়ে যায় অথচ আমাদের পানির দরকার হয়, নীল নদের পানি ছাড়া অন্য কোন পানির ব্যবস্থা, সেচের ব্যবস্থা আমাদের কাছে নাই। আমাদের নিয়ম ছিল এক ষোড়শী যুবতীকে, সুন্দরী ষোড়শী যুবতীকে বিসর্জন দিলে ওই নদী নদ খুশি হয়ে যেত, সারা বছর দুই পার পানিতে ভরা থাকত, আমাদের ফসলাদি হইত। কিন্তু এবার তো সেই সময়টা পার হইতে পার হয়ে যাইতেছে, এখন বলেন কি করবেন, আপনারা নতুন কোন ব্যবস্থা করবেন না আমাদের পূর্বের নিয়ম চালু রাখবে? হযরত আবু ইবলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লা ইলাহা ইল্লাল্লাহ রেকিন ওয়ালা সাহাবী ছিলেন, আল্লাহু আকবার আল্লাহ তাআলা বড়, এই একিন ওয়ালা সাহাবী ছিলেন। উনি বললেন যে হইতে পারে না, হইতে পারে না যে সমস্যার সমাধান হবে, এক ষোড়শীর জীবনকে বিসর্জন দিলে সমস্যার সমাধান হবে, হইতে পারে না, সমস্যার সমাধান তো আল্লাহ তাআলা করবেন। বলে যে সব চলবে না, দ্রুত চিঠি থেকে পাঠাইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বিচক্ষণ বুদ্ধিমান মানুষ ছিলেন, কিন্তু যেহেতু বড় আছে এই জন্য সিদ্ধান্ত নিজে নিলেন না, বড়কে জানাইলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ওনাকে জানানো হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওস্তাদেরই শাগের, যে উস্তাদের শিক্ষা হলো আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছু করেন আল্লাহ তাআলা, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, পাওয়া যাবে আল্লাহ তাআলার থেকে। উনি বিন্দু মাত্র এই ঘটনার সাথে বিচলিত হইলেন না যে সারা নীল নদের জোয়ার নাই আর কিছুদিন পরে দুর্ভোগ শুরু হয়ে যেতে পারে, বিন্দু মাত্র বিচলিত হইলেন না, আল্লাহর উপর ভরসা করে চিঠি লিখলেন, আর ওই চিঠি কোন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লিখলেন না, সরাসরি ওই নীল নদকে লিখলেন। শুরু করলেন কি দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দিয়ে শুরু করলেন, এই দিয়ে শুরু করলেন, মুসলমানদের কাম শুরু করার মূল মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম, তাই দিয়ে শুরু করলেন। নীল নদকে লিখলেন, ও নীল তুমি যদি তোমার প্রবাহ নিজ ক্ষমতায় বলে আনয়ন করে থাকো, তোমার প্রবাহের কোন দরকার আমার নাই, আমাদের নাই, বা অন্য কোন শক্তির বলে যদি তুমি প্রবাহিত হয়ে থাকো তোমার প্রবাহের কোন দরকার নাই, আর তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাইলে তুমি প্রবাহিত হয়ে যাও। ধমকি নীল নদকে, দ্রুত চিঠি পাঠিয়ে দেওয়া হলো মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে দেওয়ার জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার হুকুম মতো এই নীল নদকে চিঠি পৌঁছায় দিলেন, শা শা করে গর্জন করে যেমন ঢেউ আর তেমন স্রোত শুরু হয়ে গেল, ওই যে শুরু হইল আর কোনদিন নীল নদ শুকায় নাই, আজ পর্যন্ত নীল নদ ওই পানিতে ভরা। মেরে মহতরম দস্তা বুজুর্গ, দাওয়াত তাবলীগের মেহনতের মূল জিনিস হইল আল্লাহ তাআলার বড়াই বয়ান করা এবং মানুষের উপরে হিসাব করা, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এবং দ্বিতীয় সবক যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু কর্তা ধর্তা একমাত্র আল্লাহ তাআলাকে মনে করা, বিশ্বাসে কথায় আমলে সব জায়গাতে আল্লাহ তাআলাই এটাকে প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করা, মেরে মহতরম দস্তার বুজুর্গ, এইটাকেই উজুদে আনার জন্য, এইটাকেই অস্তিত্বে রূপ দেওয়ার জন্য চাঁদ আর মালকে খরচ করতে থাকা, এই যে আল্লাহ তাআলা বান্দার থেকে দেখতে চান। এইদের মধ্যেই বান্দাকে যে খলিফা বানানো হয়েছে, এই খেরাপতের দায়িত্ব আদায় হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নায়েব বানাইছেন, এই নিয়ামতের দায়িত্ব আদায়ের সুরাত এর মধ্যেই নিহিত রয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কিতনে বড়ে, জিতনে আল্লাহ বড়ে উতনাহি বড়া উন্হোনে এহসান কিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ভেজ কর, আর জিতনা আপ পর এহসান আল্লাহ নে কিয়া, আপ উসকো লেকর আপনে সাথ নেই চলে গয়ে। ইসিলিয়ে ফির আপনে জো এহসান কিয়া হে ইস উম্মত পর আর হমকো সবক পড়াযা, এহসান করনা সিখো, বদলা লেনা নেই, এহসান করনা সিখো, মাফ করনা সিখো, আপকো দরগুজর করনা সিখো। ক্যা হুয়া, শবে মেরাজ হ্যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতোঁ আসমানোঁ সে উপর, হর আসমান পর নবিয়ো কি মুলাকাতে, হর জগহ কে হালাত, হক তালা শানহু সে ইন্তেহায় কুরব। মুফাসসিরিন নে লিখা হ্যায়, উস রাত মে হক তালা শানহু কি জো বাতে হুই আপ সে, 50,000 বাতে হুই, কুরব ইতনা হুয়া, বাব কাউসাইন আও আদনা, এক কমান দোর কমান का फासला रह गया। वो जो दुरूद पाक पढ़ते हैं नमाज में, अत्तहियातु लिल्लाहि वस्सलावातु अत्तय्यिबात, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवाजुहु की उस कुर्ब में जो आपने हमद सना की, अल्लाह को जो पसंद आई, अल्लाह ने खुद सलाम किया, अस्सलामु अलैका अय्युहन नबी व रहमतुल्लाहि व बरकातुहु। কুরবান যায় কালী কমলি ওয়ালেকে, কুরবান যায় রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ওহা ভি আপ উম্মত কো নেই ভুলে, ওহা ভি আপনে কাহা আসসালামু আলাইনা, মেরে আকেলে পর নেই, মেরে পিছে তো পুরি উম্মত হ্যায়, আপকি সালামতি, আপকা পেগাম, আপকা প্যার, মেরি পুরি উম্মত পর। ये जब सुना तो फरिश्ते पुकार उठे, इतना बड़ा मोहसिन, इतना बड़ा मोहसिन, इंतहाए कुर्ब के रूप में अपनी उम्मत को नहीं भुला रहा है, बेशक ये रसूल खुदा है, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। फरिश्ते पुकार उठे, अब महाराज से वापसी हो रही है, एहसान पहचाने, खुदा करे हम अल्लाह को पहचाने, अल्लाह करे हम अल्लाह को पहचाने, उसकी बड़ाई दिलों में उतरे, उसके उसके गिरविदा और उससे मोहब्बत करने वाले उसके मुतीउ फरमा बरदार हो जाए, अल्लाह करे हम इस एहसान अजीम को समझें, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत को, आपके एहसानों को समझें। مزید بڑا احسان جب واپسی میں نمازیں دی گئی 50, راستے میں ملاقات ہوتی رہی کہ امت تو ایسی ہے یہ نہیں پڑے گی, ہوتے ہوتے کہ یہ جتنا آپ نے کہا ہے, جو کچھ آپ نے دکھایا ہے, جنت کی سیر کرائی, جنت کی نعمتیں دکھائی, اور وہ وحیدوں کی شکلیں جہنم اور جہنم کے عذاب, ذرا امت کو بھی کہہ رہا ہوں, حضور کوئی جنتی جنت میں جانے کے بعد نکلنا پسند نہیں کریں گے, قربان جائے محمد صلی اللہ علیہ وسلم کے, اللہ کے اتنے قرب کے بعد اتنا بڑا احسان کر رہے ہیں کہ اللہ کے پاس سے امت کے پاس آ رہے ہیں, اور اللہ میرے محترم دستار بزرگو حضور صلی اللہ علیہ وسلم نجے উম্মতের উপরে এহসান করছেন এবং এহসান করা শিখাইছেন। আল্লাহ তাআলা করে যেরকম এহসান করা আমাদের মধ্যে আসে এবং আমরাও যেন অপরের উপরে এহসান করতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহসানের কোনো শেষ নাই। যে এহসানের সিফত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন, মানুষের উপরে অনুগ্রহ করা, মানুষকে দয়া করা, মানুষকে মহব্বত করা, মানুষদেরকে উম্মতকে মাফ করে দেওয়া, যে স্বভাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, মানুষকে নিজের সাথে জুড়ে রাখার চেষ্টা, যে বিরামহীন একটা চেষ্টা স্বভাব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে করে নিয়ে যান নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের কাছে রেখে গেছেন, আমাদের মধ্যে রেখে গেছেন, যাতে করে আমাদের মধ্যে ওই গুণটা থাকে, জীবিত থাকে, জ্যান্ত থাকে, এই গুণটা যেন নিঃশেষ না হয়ে যায়। মেরাজের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলার কাছে, ওই আসমানে, এক আসমান থেকে আর এক আসমানে যাইতেছেন, ওই আসমান থেকে আর এক আসমানে তশরিফ নিয়ে যাইতেছেন, আর এক এক আসমানে নবীদের সাথে দেখা হইতেছে। এইভাবে করতে করতে সপ্তম আসমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেয়ে পৌঁছলেন, এমন কাছে হইলেন যে ধনুকের দুই রশি যতটুকু দূরত্ব থাকে, দুইটা দুইটা ধনুক যদি মুখোমুখি মিলায় তাহলে দুই রশি যতখানি দূরত্ব থাকে, বলে যে হয়তো অতখানি বা ওর চেয়ে বেশি কাছে নবীজি পৌঁছে গেলেন। আর এটা তো হলো নবীজি আল্লাহ তাআলা কতখানি করিম, কতখানি নিকটবর্তী হইলেন তার কথা। ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, দুই ধনুকের রশি পরিমাণ অথবা তার চেয়েও কম পরিমাণ দূরত্ব বাকি থাকলো। আর ওইখানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আল্লাহ তাআলার সাথে কথা হইল, মুফাসসিরিন লেখেন সেই কথাগুলোর সমষ্টি ছিল 50,000। আর এই কথা শুরু হওয়ার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে পৌঁছার পরে যে আল্লাহ তাআলার যে একটা জামে মানে পরিপূর্ণ তারিফ করলেন, যেটা আমরা নামাজের মধ্যে প্রথম বৈঠকে দ্বিতীয় বৈঠকে পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, এই তারিফ আর এই প্রশংসা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হইল যে এই শব্দে এইরকম ভাবে তারিফ ইতিপূর্বে কেউ আল্লাহ তাআলার কেউ করতে পারেনি। আর সামনে বসে আল্লাহর হাবিব আল্লাহ তাআলার তারিফ করতেছেন, আল্লাহ তাআলা খুশিতে সাথে সাথে জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে নবী, আপনি আমার পক্ষ থেকে সালামতির সুসংবাদ গ্রহণ করেন এবং আমার পক্ষ থেকে রহমত আর বরকতের সুসংবাদ গ্রহণ করেন। মেরে মহতরম দস্তার বুজুর্গ, সেখানে আশেপাশে কেউ ছিল না, কেউ শুনতে ছিল না, যদি নবীর জন্য নবী গ্রহণ করে নিতেন আপত্তি করার মতো কেউ ছিল না, জিবরীল বহুত দিছে। ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে মায়া, উম্মতের দরদ আর উম্মতের ব্যথা, উম্মতের প্রতি নবীর যে এহসান আর অনুগ্রহ, ওইখানে যেও নবী যে উম্মতকে ভুলতে পারলেন না, ওইখানে যে ভুলতে পারলেন না, সাথে সাথে নবীজি বললেন আসসালামু আলাইনা, মানে আমার উপর এটা বললেন না, আসসালামু আলাইনা, আমি এবং আমার পিছনে যতজন আছে সকলে, আমি একা আসছি, আমার উম্মত কেউ আসেনি এখানে, আমার পিছনে যতজন আছে সকলে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়াল্লাহ আপনার যত নেক বান্দা, যত মানুষ নেক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে, যতদিনই পারো সকল নেক বান্দাদের পক্ষ থেকে আপনার এই সালাম রহমত আর বরকত আমি গ্রহণ করলাম। মেরে মহতরম দস্তার বুজুর্গ, দূরের থেকে এই দৃশ্য ফেরেশতারা দেখতেছিলেন, আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সারা সমস্যা পেতে পারে। ফেরেশতারা সমস্যারে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী দিতে যে আল্লাহ তাআলার কোনো মাবুদ নাই, আরো সাক্ষী দিতেছি যে আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ওই সাত আসমানের উপরে ফেরেশতারা আল্লাহ তাআলার আল্লাহর হাবিবের রিসালাতের সাক্ষী দিতেছে। মানুষকে ভুলেন নাই, এহসানকে ভুলেন নাই, মানুষকে ভুলে যায় নিজে নিজে বড় হইতে চান নাই, যার কারণে তার দাম আর মর্যাদা এতখানি বেড়ে গেছে, ওইখানে কেন ভুলেন নাই? মেরে মহতরাম দস্তার বুজুর্গ, এই যে হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসি মাকাম। এরপরে যখন ফিরে আসতে লাগলেন, আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। কি হাদিয়া নিয়ে আসলেন? মেরে মহতরাম দস্তার বুজুর্গ, লম্বা ঘটনা যে নামাজ একটু সংখ্যায় বেশি দিছিলেন, আস্তে আস্তে যে মুসা আলাইহিস সালামের পরামর্শ কমাইলেন, যাই হোক পাঁচক তো নিয়ে আসলেন। জমিন বাসীকে উপহার দিলেন যে দেখো দেখো আমাকে তো আল্লাহ তাআলা ডেকে নিছেন, আল্লাহ তাআলার দেয়ার নসিব হয়েছে, আল্লাহ তাআলার দিদার নসিব হয়েছে, কিন্তু আমি তোমাদের জিয়ারতের ব্যবস্থা না করে আসিনি, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার দিদারের ব্যবস্থা করে নিয়ে আসছি, তোমাদের জন্য নামাজ নিয়ে আসছি, পাঁচ আমি তো জীবনে একবার নিয়ে আমাকে দিদার করাইলেন আল্লাহ তাআলা, তোমরা দৈনিক পাঁচবার আল্লাহ তাআলার দিদার নসিব হবে, এই ব্যবস্থা আমি তোমাদের জন্য নিয়ে আসছি, নামাজ নামাজের ব্যবস্থা নিয়ে আসছি। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই জন্য হলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দুইটা, একটা হলো ইমান আর একটা হলো নামাজ। গুরুত্বপূর্ণ আমল দুইটা, ইমান আর নামাজ। ইমান আর নামাজ, যে ইমানের দ্বারা মানুষের দিল পাক হবে, সাফ হবে, ভিতর থেকে তা বের হবে, পাক বের হবে। আর নামাজের দ্বারা বান্দা দুনিয়ার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বার আল্লাহ তাআলার দিদার নসিব হবে। আব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু হামসে আপসে ফরমা রহে হ্যায়, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, জো কুছ তুমি তোমারে পয়গম্বরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে দিয়া হ্যায় উসে লে লো, আর জিসসে রোকা হ্যায় উসসে রুক যাও, ক্যা হোগা ইন তুতিউহু তাহতাদু, উনকি চাল চলোগে, উনকা ফিক্র আপনে পেদা করোগে, উনকে ওয়ালা জজবা, উনকি ওয়ালি খেয়ার খাহি, উনকি ওয়ালি শরিয়ত, উনকি ওয়ালি আদায়ে, উনকি ওয়ালি সুন্নতে, উনকে বোল, উনকা রোনা, উনকা দর্দ, উনকি কুরআন, উনকে লম্বে সজদে, জিতনা নবী কি চাল চলোগে, নবী কে ফিক্র কো আপনা ফিক্র বানাওগে, নবী কে আমল কো আপনা আমল বানাওগে, নবী কি মেহনত কো আপনি মেহনত বানাওগে, নবী কি কুরবানিও কো সামনে রাখকর চলোগে, জিনকো উনহোনে উঠায়া থা ও সাহাবায়ে কিরাম কা পুরা মজমা জো আপনে তৈয়ার কিয়া থা জব উনকো সামনে রাখকর চলোগে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان و بحل کا سارا ثواب لینے والے بحل کے سارے مقامات لینے والے بحل کی ساری خوبیاں لینے والے اگر تم نے بھی یہ طے کیا کہ ہمیں ان کی چال چلنی ہے مہاجرین کی نقل اتارنی ہے انصار کی نقل اتارنی ہے ان کا سا تقویٰ ان کا سا عقیدہ ان کا سا ایمان ان کی سی نمازیں ان کا سا صبر ان کا سا شکر ان کی سی دنیا سے بے رغبتی یہ اپنے میں پیدا کرنی ہے اور اس کے لیے وہ مکی زندگی کی 13 سالہ محنت اور مدینہ پاک کی مسجد نبوی اور یہاں سے جماعتوں کا عالم میں جانا اور مسجد نبوی کی تعلیم اور مسجد نبی کے اعمال جہاں جنت کے دوزخ کے آخرت کے عذاب کے ثواب کے تذکرے اس کی مجلسیں اور پھر آنے والوں کو سینے سے لگانا ان کی تعلیم و تربیت اگر یہ کرتے رہے تو والذین اتبعوہم بإحسان اخلاص کے ساتھ ہر طرح کی اغراض سے ہر طرح کی نفسانیت سے ہر الكتاب والسنة فالقائمون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار. لمبی حدیث ہے. جب جہالتوں کے نشے سے نکل آؤ گے, دنیا کی محبت تجھ سے نکل آؤ گے, دنیا کو ٹھوکر مار کر آخرت کو مدبہ نظر بنا کر اللہ کی رضا کو سامنے رکھ کر چلو گے, جو لوگ ایسے ہوں گے جو صرف اتنا چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم جو کچھ لے کر آئے اور جو کچھ دے کر گئے وہ سارے کا سارا ساری کی ساری امت کے ہر طبقے کے ہر فرد میں 100% حقیقت کے ساتھ زندہ ہو جائے. جان میری اس کے لیے, مال میرا اس کے لیے, راتیں میری اس کے لیے, دن میرے اس کے لیے. جو یہ کرے اللہ ان کو ان سابقین اولین کا درجہ دے. حدیث کا مطلب میرے بھائیو دوستو عزیز اور بزرگو, سچ فرمایا سچ فرمایا, خدا ہمیں صحیح فہم دے. بڑے حضرت معاویہ صاحب رحمت اللہ علیہ نے, اللہ نے مجھ کو قرن اول کا ہیرا دیا. یہ دعوت کی عمومی سادہ عام فہم محنت, ہر ایک اپنا ایمان بنانے پر, ہر ایک اپنی نماز کو جاندار بنانے پر, اس کو سیکھنے, اس کے علم کو لینے, اللہ کا تعلق پیدا کرنے, خلق خدا کے ساتھ شفقت کا معاملہ کرنے, اللہ کو راضی کرنے کے جذبے کے ساتھ گلی در گلی, کوچہ در کوچہ, اقلیم بہ اقلیم پھرتا ہو, جان و مال اپنی لگاتا ہو, محمد صلی اللہ علیہ وسلم جیسے پورے عالم کے ذمہ دار اور آپ پر پورے عالم کی ذمہ داری تھی, آپ یہ ذمہ داری امت کو دے گئے ہیں اور اس کی ابتدا ان 6 نمبروں سے کہ پھر اس سے وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ, جس پر جتنا ایمان بنے گا اس کے دل کو راہیں دکھے گی. میرے بڑے بھائی کا کیا حق ہے, میرے ماں باپ کا کیا حق ہے, میرے پڑوسیوں کا کیا حق ہے, علماء کا کیا حق ہے, امت کا کیا حق ہے, میری بیوی کا کیا حق ہے, میرے بچوں کا کیا حق ہے. یہ کھلتی چلی جائیں گی جب حقوق کی ادائیگی ہوگی, دنیا میں ایک ایسے امن کی چادر بچھے گی مشرق مغرب کے درمیان جس کا دنیا انتظار میں ہے. امن امن امن امن, دولتوں سے, امن فوجوں سے, امن دنیا بھر کی شکلوں سے, دنیا سے نہیں. ان الذین آمنوا ولم يلبسوا ایمانهم بظلم اولئک لهم الامن. ایمان امن لاتا ہے, ایمان پیار و پریم لاتا ہے, ایمان برکتوں کی بارشیں برسواتا ہے, ایمان خدا کی رحمتوں کو لاتا ہے, ایمان برکتوں کے دروازے کھلواتا ہے. ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء. اللہ جل جلالہ امن والوں نے صدیوں کے بعد صدیوں کے بعد ڈوبتی امت کو کنارے لگانے, ان کو سہارا دینے, جیسے بڑے حضرت سے کسی نے پوچھا تھا آپ اس محنت سے کیا چاہتے ہیں, فرمایا تھا حکومت چاہتا ہوں, نہ دولتیں اکٹھی کرنا چاہتا ہوں, نہ دنیا کی کوئی چیز چاہتا ہوں, صرف اتنا چاہتا ہوں اس محنت کے ذریعے امت کے ہر طبقے کا ہر فرد دوبارہ وہاں پہنچ جائے, اپنے ظاہر باطن, اپنے قلب و قالب, اپنے جسم و روح, اپنی جان و مال و صلاحیت کے ذریعے جہاں محمد صلی اللہ علیہ وسلم اس امت کو اپنی وفات کے وقت چھوڑ کر گئے. ہمیں قرآن کہتا ہے تمہارے نبی جو تم کو دے گئے ہیں اسے لے لو. محمد صلی اللہ علیہ وسلم خود فرما گئے ترک تو تم ابلے. آج عرض کروں گا تو میرے محترم دوست اور بزرگ, এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিতেছেন যে এখন আমাদের করণীয়টা কি, আমাদের কি করতে হবে. ইমানের কথা শুনলাম, আল্লাহ তাআলার বড় বড়ত্বের কথা শুনলাম, আর নবী আমাদের জন্য যে সওগাত হাদিয়ে নিয়ে আসছেন এর কথা শুনলাম, নামাজের কথা শুনলাম, এখন আমাদের করণীয়টা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ মা আতা, আল্লাহ তাআলা বলেন যে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। এটা হলো আমাদের করণীয়। নবী করণীয় বলতে যাকে বলে যা কিছু নিয়ে আসছেন এটাকে তোমরা মজবুত করে ধরো, যার থেকে নবী বিরত রাখছেন ওর থেকে তোমরা ফিরে থাকো। মেরে মহতরম দস্তার বুজুর্গ, নবী তো করণীয় ওইটাই নিয়ে আসছেন। যে মানুষের কাছে যারা দিন থেকে সম্পর্ক ছিন্ন করে জীবনযাপন করতেছিল, খায়েশাতের মধ্যে ডুবে থেকে জীবনযাপন করতেছিল, নবী নিজে জান মালকে খরচ করে তাদের পর্যন্ত দিনকে পৌঁছাইছেন, এবং যারা তৈরি করতে তৈরি হয়েছে তাদের জান মালকে ওর পিছনে লাগাইছে। যদি আমরা নবীর করণীয়টাকে নিজের জিম্মায় নিয়ে নেই, নবী যেটা করতে বলছেন যদি এটা আমরা করতে থাকি তো কি হবে? আল্লাহ তাহাতাদু, যদি তোমরা নবীর এতাজ করো তো তোমরা হেদায়ত পেয়ে যাবে, তো তোমরা হেদায়ত পেয়ে যাবে। নবী তার মেহনতটা সরাসরি সাহাবাদের উপরে করছেন, সাহাবাদের একটা জীবনের মধ্যে একটা পরিবর্তন আসছেন, যেই পরিবর্তনের উপরে আল্লাহ তাআলা খুশি রাজি সন্তুষ্টির ঘোষণা দিচ্ছেন, সেই সাহাবাদের জীবনকে আমাদেরকে দেখতে হবে যে সাহাবারা কোন আমল করতে করতে করতে করতে এক পর্যায়ে যে আল্লাহ তাআলা সাহাবাদের উপরে যা সন্তুষ্টির ঘোষণা দিলেন। মেরে মহতরম দস্তার বুজুর্গ, সাহাবাদের আমল কি ছিল, সাহাবাদের মেহনত কি ছিল, সাহাবাদের সাহাবারা কি করতেন, জান দিয়ে তারা কি করতেন, মাল দিয়ে তারা কি করতেন? মেরে মহতরম দস্তার বুজুর্গ, এটা আর কিছু না, নবীর যেই ফিকির যেই জিম্মাদারি নিয়ে নবী দুনিয়া দিয়ে আসছিলেন ওই জিম্মাদারিকে নিজের জিম্মাদারি মনে করতেন, যেই ফিকির নবীর মধ্যে ছিল ওই ফিকিরকে ওই ফিকির নিজের মধ্যে তারা গ্রহণ করছেন, ওই ফিকিরে তারা ফিকির মান হয়েছেন, যেই কাম নবী করতেছিলেন ওই কামকে তারা নিজের কাম বানাইছেন, তার নবী রাত্রিবেলার আমলকে নিজেদের রাত্রিবেলার জন্য ঠিক করছেন, নবীর দিনের বেলার মেহনতকে দিনের বেলার জন্য ঠিক করছেন, নবীর সকালের মেহনতকে সকালের জন্য ঠিক করছেন, নবীর সব জায়গার সকল রকমের মেহনত সে নিজের জীবনের জন্য তারা ঠিক করছেন, তাদের উঠা বসা খানা পিনা কামাই রুজি খরচ পাতি সবকিছু নবীর তরিকা অনুযায়ী হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে দেখো যদি তোমরা এরকম হইতে পারো, পরবর্তী কালে ওলাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা খোলা রাখলেন যে পরবর্তী কালে ওলাদ যদি এরকম হয়ে যায়, পরবর্তী কালে ওলাদ কালে ওলাদ যদি নবীর রঙে রঙিন রঙিন হয়ে যায়, নবীর ফিকিরে ফিকির মাত হয়ে যায়, নবীর ব্যথায় তাদেরকে ব্যথিত করে, নবীর চাহিদা তাদের চাহিদা হয়ে যায়, তো মেরে মহতরম দস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যাদের কথা শুনতে শুনতে তোমাদের চোখ বড় হয়ে যায়, যাদের ফজিলতের কথা শুনতে শুনতে তোমার আশ্চর্য হয়ে যাও, তাদের মতো হয়ে যাও, দরজা তোমাদের জন্য খোলা রাখলাম। ওই আনসারদের মহাজেদের প্রথম জামাত এক ঘোষণা, যাদেরকে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, এক ঘোষণা যাদেরকে আল্লাহ তাআলা রাজি, এই ঘোষণা যাদের সম্বন্ধে আসছে আমি তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত তোমাদেরকে করে দেব, তাদের অন্তর্ভুক্ত করে দেব। والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان ওই আনসার তো আনসার মহাজেদের অনুসরণ তারা করবে। মেরে মুক্ত মহতরম দস্তার বুজুর্গ, আনসার আর মহাজেদের দুনিয়া খাওয়া না খাওয়া ভোকা ফাঁকা তাদের কাপড় চোপড়ের কোন পরোয়া তাদের ছিল না, তাদের সামনে তো একটাই জিনিস ছিল, সেটা হলো যে নবীর গমে তারা গমকিন ছিলেন, নবীর ব্যথায় তারা ব্যথিত ছিলেন, নবীর ফিকিরে তারা ফিকির মান ছিলেন, বাইরে যেতেন তো এই জন্যই যাইতেন যে দিন ওই পর্যন্ত কি করে পৌঁছে, ওইখান থেকে যারা রাজি হইত বা মদিনাতে যারা আসতো তাদের জন্য তারা এইভাবেই সময় দিতেন, মসজিদে নববীর মধ্যে তালিমের হালকা লাগাইতেন, মসজিদে নববীর মধ্যে ইমানের হালকা লাগতো, মসজিদে নববীর মধ্যে আল্লাহ তাআলার জিকিরের হালকা লাগতো, মসজিদে নববীতে আল্লাহ তাআলার বড় বড়ত্বের হালকা লাগতো, মসজিদে নববীর মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের ফেজা কায়েম ছিল, সাহাবাদের জীবন সাহাবাদের জান আর মাল সবকিছু এর জন্যই ছিল, সাহাবাদের ঘরের মধ্যে এরকম একটা ফেজা ছিল, এই ফেজা যখন থেকে আমাদের মধ্যে আসবে তো মেরে মহতরম দস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও আনসার আর মুহাজিরদের ওই জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে যাবেন। মেরে মহতরম দস্তার বুজুর্গ, যদি আমরা এটা করি করতে পারি তাইলে আল্লাহ তাআলা ওই জিনিস আবার দেখাবেন, ওই জিনিস আবার দেখাবেন আল্লাহ তাআলা, যে জিনিসের অপেক্ষায় সারা দুনিয়া আজকে অপেক্ষমান, সারা দুনিয়া অপেক্ষমান, সারা দুনিয়ার মানুষ শান্তি তালাশ করতে করতে শান্তির যত আসবাব, কাল্পনিক যত আসবাব তারা তৈরি করছে, কিন্তু তারপরে অশান্তি তত বৃদ্ধি পাইতেছে। হেফাজত আর নিরাপত্তার আসবাব তৈরি করতে করতে তাদের দেমাগ ক্লান্ত হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু দিন যত যাইতেছে হেফাজতের আসবাব যত তৈরি হইতেছে, আবিষ্কার হইতেছে, নিরাপত্তাহীনতা কত কত পরিমাণে বৃদ্ধি পাইতেছে, কত পরিমাণে বৃদ্ধি পাইতেছে। আজকে সারা দুনিয়ার মানুষ অপেক্ষায় আছে ওই দিকটা, ওই আমান, ওই নিরাপত্তার দিনের জন্য। মেরে মহতারাম দস্তার বুজুর্গ, ওই আমান আর ওই নিরাপত্তা কোন কিছুর মধ্যে নাই। ওই আমান আর নিরাপত্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিত যে মেহনত, যেই মেহনত নিয়ে আসছিলেন দুনিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য, যেই মেহনত নিয়ে আসছিলেন দুনিয়াকে হেফাজত করার, হেফাজতের সেবা চাদরের মধ্যে নেওয়ার জন্য, যেই মেহনত নিয়ে আসছিলেন আন্তরিকতা ভ্রাতৃত্ব কায়েম করার জন্য, ওই মেহনতকে পুনরায় যদি আবার জীবিত করতে পারি তো দুনিয়ার মানুষ যেটা দেখার অপেক্ষা ছিল ওইটা আবার দুনিয়ার মানুষে দেখবে। আর যারা এই মেহনত করবে, যারা এই মেহনত করবে, মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ নবী বলেন যে যার হাতে হাদিসের মধ্যে আছে বলেন যে আমি হাদিসের শেষ অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। ওয়ালকাইমুনা ইয়াওমাইযিন ফি কিতাবিল, ওয়ালকাইমুনা ইয়াওমাইযিন ফি কিতাব, ফিল কিতাব, ফিল কিতাবি ওয়া সুন্নাহ, কাসাবিকিনাল আউওয়ালিন মিন কাসাবিকিনাল আউওয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। বলেন যে ওই দুর্গম সময় যেখানে যে সময়ে মানুষ তার নিরাপত্তা তালাশ করবে আল্লাহ তাআলার মনসার বিরুদ্ধে রাস্তায়, যার হেফাজত তালাশ করবে আল্লাহ তাআলার মনসা বিরোধী জায়গার মধ্যে, যার সবকিছু তালাশ করবে আল্লাহ তাআলার মনসা বিরোধী জায়গার মধ্যে, ওই সময়ের মধ্যে তারা নাকি আসমান আল্লাহর কিতাবের কিতাবকে মজবুত করে ধরে রাখবে, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরে রাখবে, অর্থাৎ আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে, নবীর সুন্নত অনুযায়ী যারা আমল করবে আল্লাহ তাআলা তাদের গণনা আনসার আর মুহাজিরদের প্রথম অংশের সাথে আল্লাহ তাআলা করবেন। তো মেরে মহতরম দস্তার বুজুর্গ, কিতাব আর সুন্নার মধ্যে কি আছে? কিতাব আর সুন্নার মধ্যে ইমানের কথাই আছে, কিতাব আর সুন্নার মধ্যে আমলের কথা আছে, আর কিতাবের সুন্নার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দাওয়াতের কথাই আছে, এই দাওয়াতের কথাই আছে। এই জন্য আমাদের জন্য সকলের সকলের জন্য করণীয় হইল, এটা সকলের জন্য করণীয় হইল এটা যে কিতাব আর সুন্নাহ অনুযায়ী আমল করে, এক নম্বর তাহলে আমাদের ইমানকে মজবুত করা, তাকওয়াকে পরিপূর্ণ করা। যদি আমাদের ইমান মজবুত হয়ে যায় আর যদি তাকওয়া পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম মিনাস সামাঈ ওয়াল আরদি, আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তাই এই দাওয়াতের কামার দ্বারা ওই জিনিসের চাওয়া হয়, অন্য কোন উদ্দেশ্য না, যে প্রতিটা মানুষ তার নিজের ইমানকে বানানোর লক্ষ্যে ইমানের দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দি করতে করতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের আহকামাতের পাবন্দি করতে করতে এলেমের রশ্মিতে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করবে, আল্লাহ তাআলার ধ্যানকে নিজের মধ্যে সদা সর্বদা ধরে রাখবে, মাখলুকের হক আদায় করতে করতে আল্লাহ তাআলাকে রাজি করার জজবা নিয়া সব রকমের জজবা খতম। এখানে বলতেছিলেন যে ওল্লাদী রক্তমোহন বি এহসান, ওইখানে রক্ত ওইখানে কথা হইল যে সব রকমের জজবাকে খতম করতে হবে। দুনিয়ার কোন পদ, দুনিয়ার কোন পদবি, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন মালের জন্য একমাত্র নেতায় মাওলা আল্লাহ তাআলাকে রাজি করার জজবা নিয়ে যখন নাকি মানুষ দাঁড়ে দাঁড়ে ফিরতে থাকবে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দেশে দেশে, মহাদেশে মহাদেশে ঘুরতে থাকবে, তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ওই সাবেকিনে আউয়ালিনদের তখন অনুকরণটা পুরো হবে। যখন অনুকরণটা পুরো হবে মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা ওই নতিজা, ওই রসালাতের জামানার নতিজা আবার আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে দেখাইবেন। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, তাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই মেহনতের দ্বারা কি চান? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই পরিষ্কার বলে দিলেন যে এই মেহনতের দ্বারা আমি রাজত্ব চাই না, আমি কোনো সম্পদ চাই না, আমি কোনো পদ চাই না, আমি কোনো পদবী চাই না, দুনিয়ার কোনো কিছু। আমার মাকসাদ আর আমার উদ্দেশ্য না, একটা জিনিস আমার মাকসাদ, একটা জিনিস আমার উদ্দেশ্য, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে যেই আমলের দ্বারা মসজিদে নববী আবাদ ছিল, ওই আমল দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে ওই আমল চালু হয়ে যায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মদিনা মুনাওয়ারার যে মাহল ছিল, ওই মাহল দুনিয়ার সমস্ত সমস্ত দুনিয়াতে ওই মাহল পায়দা হয়ে যায়। এই দুটো জিনিস চাই, অন্য কিছু চাই না। মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, মসজিদে নববীতে কি আমল ছিল? মসজিদে নববীতে কি আমল ছিল? মসজিদে নববীতে তালিমের হালকা ছিল, মসজিদে নববীতে জিকিরের হালকা ছিল, শিখা শেখানের হালকা ছিল। যে জানতো না সে শেখার জন্য আসতো, যে জানতো সে শিখার সে আরেক থাকতো। যে একজন মানুষকে যদি পাওয়া যায় তাকে আমি যতটুকু জানি এটাকে যদি শিখায় দেওয়া যায়, ওইখান থেকে জামাতের তশকিল করে বিভিন্ন লোকে জামাত পাঠানো হইতো, ওইখানে আবার জামাত যখন ফিরে আসতো তাদের কারো যদি শোনা হইতো, তাদের হিম্মত আর্জয়ী করা হইতো। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, আল্লাহর কাছে চাওয়া আর কান্দাঘাটির একটা মজমা ছিল, রাত্রের কাইফিয়ত একরকম হয়ে যেত। মসজিদে নববীতে পড়ে থাকতেন বহু সাহাবি, তারা মসজিদে নববীর এই আমলকে করছেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ সেই যেই চাইতেছেন যে আমাদের দুনিয়া বর্তমান দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে ওই নববী আমল, ওই আমল চালু হয়ে যায়, নববী জামানার আমল চালু হয়ে যায়। অন্য কোন উদ্দেশ্য না, অন্য কোন মাকসাদ না। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমাদের এখানে একত্রিত হও এইটাও একমাত্র ওই উদ্দেশ্যেই যে আমরা কি করে আমাদের সকলের ইমানকে আল্লাহর রাস্তাতে যে ইমানের দাওয়াত দিতে দিতে, ইমানের হালকায় বসতে বসতে, ইমানি মুজাকারা শুনতে শুনতে আমাদের ইমানকে এমন বানাইতে পারি যে ইমান নাকি আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে বাধ্য করে। আর দিলের মধ্যে নবীর তরিকার শখ, নবীর তরিকা দাওয়াত দিতে দিতে এমন শখ আর আগ্রহ পয়দা হয়ে যায় যে আমাদের সমস্ত আমলের মধ্যে নবীর তরিকার উপস্থিতি থাকে, নবীর তরিকা অনুযায়ী আমাদের আমল হয়। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এইটাই চাওয়া হইতেছে। আর এটার মধ্যে দুনিয়ার কামিয়াবি, আর এটার মধ্যে আখেরাতের কামিয়াবি, এটার মধ্যে দুনিয়ার মানুষ যে জিনিসটার অপেক্ষায় রয়েছে ওই জিনিসটা নিহিত রয়েছে এই আমলের মধ্যে। আবে আখরি বার দিয়ে শুনলো, ইয়ে ইমান, ইয়ে আখিরাত, জান্নাত, আল্লাহ কি রাজা, নামাজোঁ কা জানদার হোনা, ইয়ে মসলা সিদ্ধ মেরা আর আপকা নেই, মেরে আর আপকে ভী বচ্চোঁ কা নেই হে, মেরে আর আপকে খানদানোঁ কা মসলা নেই হে, মসলা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুরি উম্মত কা, ও উম্মত। ইসিলিয়ে উলামা নে লিখা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কৌমে ভী বনাই থি, ইয়ে মেরি কৌম, ইয়ে উনকি কৌম, ইয়ে ইসকি কৌম, ইয়ে উসকি কৌম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উম্মত বনাই, জিসমে রোম কা সুহেব ভী থা, জিসমে ইরান অর ফারস কা সলমান ভী থা, জিসমে মক্কা কে মুআজ্জাজ লোক ভী থে, অর জিসমে হাবশে কা ও জিসকি জিন্দগি গুলামি মে اور نبی کی چاہت پر اور نبی کی بات پر مار کھاتے کھاتے گزری ہے، وہ بھی محمد صلی اللہ علیہ وسلم نے امت بنائی تھی۔ مسئلہ میرا اور آپ کا اور اپنے گھروں کا نہیں ہے، مسئلہ امت کا ہے۔ مولانا محمد الیاس صاحب رحمۃ اللہ نے جو کہا تھا، دوبارہ امت وہاں ایمان کی اپنی سطح میں اللہ کے تعلق میں، اللہ کی فرما برداری میں، علم کی شاہراہوں پر، اللہ کے خیال پر، حقوق العباد کی ادائیگی، اللہ کا خوف، آخرت بنانے کا فکر جس سطح کی مجلسوں نے وہ ضلع پیدا کر دی کہ محمد صلی اللہ علیہ وسلم فرماتے ہیں میرے بعد نبی ہوتا تو ہمارا اللہ کا نبی ہوتا. خدا کرے ہم اس محنت کو سمجھیں. اسی لیے بار بار فرماتے تھے اللہ کے واسطے اللہ کے واسطے اس محنت کو رسم نہ بنائی. ایک رسم ہے پوری ہو جائے, ایک محنت ہے روز ایمان میں ترقی ہو رہی ہو, اللہ کی برائے عظمت اس کا خوف, اس سے ملاقات کا شوق, اپنی ہر آرزو اپنی ہر تمنا اپنے سارے ارمان اسی سے وابستہ. مسئلہ پوری امت, جس امت کو محمد صلی اللہ علیہ وسلم نے امت بنائی. اور امت یوں نہیں بنی تھی, وہ مکہ مکرمہ کے 13 سال یاد کرو, نبی اعظم ہیں, سید الاولین والآخرین ہیں, امام الانبیاء والرسول ہیں. مکے کی گلیاں, مکے کے محلے, آپ کے ساتھ لوگوں کا برتاؤ. امت یوں نہیں بنتی ہے. وہ 13 سال, پھر 10 سال مدینہ منورہ کے, جس میں وہ بدر کی آہیں بھی ہیں, بدر کے موٹے آنسو بھی ہیں, جس سے زمین شرابور ہوئی ہے, صدیق اکبر سے نہیں دیکھا گیا, آگے بڑھ کے کولی میں بھر لیا, اور زبان مبارک پر ان تو لکھا نہیں. یہ 15 سال کی محنت کا بنایا ہوا عملہ, یہ ایمان و توحید کے داعی, یہ تیرے پرستار, یہ تیرے نبی کا ساتھ دینے والے, یہ تیرے نبی کی آواز میں آواز ملانے والے, اگر آج یہ ختم ہو گئے دنیا میں پھر کوئی تیرا پرستار نہیں. ان آہوں, ان دعاؤں, ان سجدوں, ان آنسوؤں, ابھی بدر ہی کیا ہوا تھا جو حد سامنے آ گیا. اللہ اکبر, وہ زخم آندھے منہ آپ گھرے میں گر گئے, شہادت کے افواہیں, چچا کا کلیجہ چبا جا رہا ہے, ناک کان کاٹ کر گلے میں ہار ڈالا جا رہا ہے. بہت بڑے جلیل القدر صحابہ جنہوں نے آپ کی آواز میں آواز ملائی تھی, ان کی شہادتیں ہیں, ان کے ہر ایک کے لیے قبر کی ہمت نہیں ہوئے. پورے مدینے میں شوق ہے, ایک عورت کا بھائی بھی ہے, باپ بھی ہے, بیٹا بھی ہے, شوہر بھی, ایک آدمی کی بیوی بیوہ ہو رہی ہے, بہنیں بھائی کے بغیر ہو رہی ہیں. یہ سارا ہوا ہے وہ حسنین, وہ جگر پارے, وہ آنکھوں کی تارے, وہ جنت کے جوانوں کے سردار. ماں کی چھاتی میں دودھ نہیں, محمد صلی اللہ اپنی زبان مبارک ان کے منہ میں دے کر جسواتے ہیں اور وہ اسی میں سو جاتے. یہ امت کیوں نہیں بنی تھی؟ اسی لیے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ کی جو آخری تفسیر ہے, جس کی جان, جس کا مال, جس کی صلاحیتیں, جس کی حیثیتیں اس طرح استعمال ہوتی ہوں کہ اس سے امت کے دراڑیں پڑ رہی ہو, امت کے ٹکڑے ہو رہے ہوں, وہ جاہلیت کی موت مرے گا. مسئلہ صرف ہمارا تمہارا نہیں ہے, وہ امت کتنی قربانیوں کے بعد بنی تھی, اب جو چاہے اس کے نتیجے کا سودا کر لے, جو چاہے اس کو اپنے جس رنگ میں چاہے رنگ لے, جو چاہے اس کے دل کے جذبات وہ بنا دے. اللہ کے واسطے, اللہ کے واسطے, اللہ کے واسطے رحم کھاؤ اپنا پر, رحم کھاؤ اپنے بھی بچوں خاندانوں پر, رحم کھاؤ جماعتیں آ کے سناتی. میرے دوستو یہی وقت ہے, یہی وقت ہے. ہر چیز کا ایک وقت ہوتا ہے. نہ جو ناواقف ہیں زمینوں کے ٹکڑوں پر, اینٹوں پر, چونے پر, پتھروں پر, لوہے رگڑی پر, نہ جانے کہاں کہاں جانے کھپ رہی ہے, کیسی کیسی صلاحیتیں استعمال ہو رہی ہیں. یہ پوری امت نائب ہے, اس کا بچہ بچہ نائب ہے. مسجد میں اگر دو امام ہیں, اصل امام اور نائب امام, امام کی ذمہ داری اپنی ذات سے نماز پڑھنی اور سب کو پڑھانی. یہ امت نائب ہے, اسے اپنا کلمہ بنانا اور سب کا کلمہ بنے, اسے اپنی نماز جاندار بنانی, اسے محمد صلی اللہ علیہ وسلم والے علم کو سینے میں اور پسلیوں کے درمیان لینا اور اس پر عمل پیرا ہونا, محمد صلی اللہ علیہ وسلم کے غم کے ساتھ, آپ کے والی فکروں کے ساتھ, آپ کے والے درد کے ساتھ, آپ کی والی آہوں کے ساتھ, آپ کی والی آہوں بکا کے ساتھ. اس امت کے ذمہ ہے. تمہارا نبی جس طرح مکے کی گلیوں میں, مکے کے محلوں میں, تمہارے نبی صلی اللہ علیہ وسلم جس طرح بدر احد و خندق میں, جس طرح تبوک کی چلچلاتی دھوپ میں, خندق کی کڑاکے کی سردی میں, کہ نفس نفیس ہیں. محمد شم کی نیابت جب جب ہر چیز میں آپ کا اتباع, جان لگانے میں, مال لگانے میں, وہ پوری زندگی. اسی لیے میں کہہ رہا تھا کہ اگر سمجھنا ہو حیات الصحابہ پڑھو اور ملفوظات پڑھو مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کی. امت کو کہاں پہنچانا چاہ رہے تھے اس محنت کے راستے سے سمجھ میں آئے گا. جو پڑھنے کی چیزیں ہیں, اس لیے میرے دوستو جتنا مجمع ہے ہمارے باہر ملکوں سے آئے ہوئے مہمانان اور جتنا یہاں کا مقامی مجمع ہے, سب سے پہلے مجھے بات کرنے والے کو سب سے پہلے, پھر ہمارے ان سارے بھائیوں کو اپنی ذات سے اس کی نیت کرنی ہے کہ ہمیں محمد صلی اللہ علیہ وسلم کے نمونے پر آنا ہے. ہمارا جن مسجدوں سے تعلق ہے, محلے میں, گاؤں میں, بستی میں, ہر مسجد مسجد نبوی کے نمونے پر آ رہی ہو, اور جو جہاں رہتا ہے وہاں کی معاشرت, وہاں کا رہن سہن, وہاں کے لوگوں کے ساتھ کا برتاؤ, اس مدینہ پاک والی معاشرت پر جو حضرت رسول پاک سن کے زمانے میں تھی, کہ وہ زندہ ہو. سب سے پہلے ہمیں اس پورے مجمع کو اس کی نیت کرنی ہے, پھر اس پورے مجمع کو اس کا داعی بن کر صرف سننا نہیں ہے, صرف کہنا نہیں ہے, ہمیں ہماری ذمہ داری. یاد رکھو, یاد رکھو, یاد رکھو, آدمی یا داعی ہوگا ورنہ مدعو ہوگا. یا دعوت دو ورنہ دعوت دو. پورے مجمع کو اس کا داعی اپنی ذات سے اس کی نیت کرتے ہوئے آج, اور یہ بہت بڑی, بہت بڑی اللہ کے کرم کی بات ہے کہ بابا آدم علیہ السلام سے چوک ہوئی تھی, جنت سے نکالے گئے تھے, کپڑے اتار لیے گئے تھے, لیکن جب روئے دھوئے ہیں اور معافی مانگی ہے اور اپنا رمضان حسنا کہا ہے, اللہ نے سارا لیا لوایا سارا واپس کیا ہے, اور مزید سارے نبیوں کو ان کی اولاد اور نبیوں کے فرمایا تھا الدین و النصیحہ, دین دو نام ہے, ہر ایک کا بھلا چاہنا, ہر فرد امت کی جان و مال اور صلاحیت صحیح مشرب میں, نبی والی محنت میں, نبی والے علم میں, کھائیں گے کمائیں گے, بیوی بچے ضرورتیں پوری کریں گے, اصل کام ہمارا دعوت ہوگا. اس لیے سارے نیت کرو کہ ہم انشاءاللہ آج سے اپنے آپ کو حضور کے نمونے پر, اپنی مسجدوں کو مسجد نبوی کے نمونے پر, اپنے گاؤں بستی گلی کچے شہروں کو مدینے کی معاشرت کے نمونے پر, اور اس کی دعوت کو لے کر عالم کے چار کونوں میں اس طرح پھریں گے کہ اللہ کے ہر بندے بندی تک یہ پیغام اس طرح پہنچے کہ ہر ایک کو اپنے نفع نقصان کا احساس ہو کر ہر ایک کو نفع کی راہ دکھنے لگے, ہر ایک نفع کی راہ پر آ جائے. خدا مجھے بھی قبول فرمائے, خدا تمہیں بھی قبول فرمائے, ہماری تمہاری اور امت کی قیامت تک کی نسلوں کو قبول فرمائے, ہر ایک کو خدا ظاہر برباد ہونے سے بچائے. ہمت کر کے فرماؤ کون کون تیار. ماشاءاللہ, اللہ تعالیٰ قبول کرے. উনি শেষে যে কথাটা বলতেছিলেন এতক্ষণ পর্যন্ত কথার সার কথা যেটা, সেটা হল আজকের থেকে আমাদেরকে নিয়ত করতে হবে এই কথাটা যে আমি ব্যক্তিগতভাবে আমার জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তরিকার উপরে উঠে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে যা কিছু ছিল, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনকে পরিচালনা করছেন, যে আমলের মধ্যে মশগুল রাখছেন, আমি আমার জীবনকে ওই আমলের দ্বারা সাজাইবো. কি বলে সাজাবো তো ইনশাআল্লাহ. এরপরে আমি যে এলাকাতে থাকি, আমার মহল্লার মসজিদে যে মসজিদের সাথে আমি সম্পৃক্ত, ওই মসজিদের উপরে এমন মেহনত করবো. বাবার একটু বসেন, মেহরবানি করে উঠা বসা না করে বসে পড়ি. ওই মসজিদে এমন ভাবে মেহনত করবো যাতে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, অর্থাৎ মসজিদে নববীতে যে আমলের চালু ছিল, জারি ছিল, এর মধ্যে কয়েকবার এই কথাটা আলোচনা হয়েছে যে মসজিদে নববীতে কি কি আমল ছিল, ওই আমল আমাদের মসজিদের মধ্যে চালু করবো তো ইনশাআল্লাহ. আমি যেই মহল্লাতে বসবাস করি, ওই মহল্লার মানুষের আমল আখলাক লেনদেন মুআমালাত মুআশারাত এইটার ব্যাপারে এমন ভাবে মেহনত করবো যে মদিনার মুআমালাত মুআশারাত যেরকম ছিল, মদিনা মসজিদের রহান সাহান যেরকম ছিল, মদিনা মাসিরা যেইভাবে জীবনযাপন করতো ওইভাবে সকলে, আমার মহল্লার সকলেই ওইভাবে জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে যায়, এই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ. কে বলেন ভাই? আর এই ৩৩কে নিয়ে সারা দুনিয়াতে আমরা সফর করব. প্রতিটা ব্যক্তি নবীর আদর্শকে নিজের আদর্শ মনে করে নবীর আদর্শ নিজেকে গড়ে, প্রতিটা ব্যক্তি তার মসজিদকে মসজিদে নববীর নবমিনের উপরে ওঠানোর জন্য চেষ্টা করে, প্রতিটা ব্যক্তি তার মহল্লাতে মসজিদের মদিনার মহল্লার অনুকরণের উপর ওঠানোর জন্য চেষ্টা করে. কে বলেন করা যাবে কল্পনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়. বলেন প্রথম যে কথাটা উনি শুরু করছিলেন সেটা হলো যে ভাই, এই যে মাসলা জান্নাত জাহান্নাম আখেরাত হাসর নশর আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলার নিয়ামত, এই মাসলা শুধু ব্যক্তিগতভাবে আপনার না, ব্যক্তিগতভাবে আমার না, ব্যক্তিগতভাবে শুধু আপনার আমার পরিবারের জন্য না, শুধু আশেপাশের দুই চারটা পরিবারের জন্য না, শুধু আমার নিজের মহল্লার উপর মহল্লার জন্য না, শুধু আমার দেশ বা উপমহাদেশের জন্য না, এই মহাদেশের জন্য না, বরং এই মাসলা তো সারা আলমের মানুষের জন্য, যে সারা আলমের মানুষের ইমান কি করে সহি হয়ে যায়, ইমান এমন ভাবে মজবুত হয় যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জাতের উপর নিবদ্ধ হয়, আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট হয়ে আল্লাহ তাআলার সাথে তাআল্লুক পয়দা হয়, আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা হয়, সারা দুনিয়ার মানুষের মধ্যে ইমানের অবস্থা এই হয়, সকলের ইমান তাকে বাধ্য করে আল্লাহ তাআলার সকল হুকুম অনুযায়ী হুকুমকে পুরা করার জন্য, সকলের ইমান তাকে বাধ্য করে আল্লাহ তাআলার শরীয়তে, আল্লাহ তাআলা অর্থাৎ শরীয়ত যেগুলো নিষেধ করছেন ও থেকে বিরত থাকার জন্য. মেরে মোহতারাম দস্তার বুজুর্গ, সারা দুনিয়ার মানুষ জীবন যাপনের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দ হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুমের আদায়গির ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দ হয়ে যায়, এলেমের জজবা এমন পয়দা হয় যে সকলেই আসমান আসমানি এলেমে রঙে রঙিন রঙিন থাকে দিলের রাস্তা, এরকম যে মুহূর্ত কালের জন্য দুনিয়ার কোন মানুষের দিল যেন গাফিল না হয়, আল্লাহ তাআলাকে ইয়াদ রাখে, কোন মানুষ কারো হক নষ্ট না করে, রাজি আল্লাহকে রাজি করার জজবা সকল আমলের মধ্যে, সকল আমলের মধ্যে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জজবা থাকে, সকল মানুষের মধ্যে এই জজবা থাকে, আর যার মালের যে পুঁজি এই পুঁজি একমাত্র ব্যবহার হয় আল্লাহ তাআলার দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি বিশেষের নবী ছিলেন না, কোন এলাকার নবী ছিলেন না, কোন অঞ্চলের নবী ছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আরবের নবী ছিলেন, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কম প্রতিষ্ঠিত করেন নাই, কোন জাতিকে প্রতিষ্ঠিত করেন নাই, কোন অঞ্চলকে প্রতিষ্ঠিত করেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে প্রতিষ্ঠিত করে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামের কামকে কাম বানাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে আমল বানাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপনের তরিকা নিজের জীবনের তরিকাকে নিজের যাপনের জীবন যাপনের তরিকা বানাইছে, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ তাদের সকলের মধ্যেই সারা দুনিয়ার মানুষের দিকির ছিল, ত্রিষাম ছিল সারা দুনিয়ার মানুষ, উম্মত বানাইছেন। এই উম্মত একদিনে হয় নাই, এই উম্মত একদিনে হয় নাই, শুধু মুখে বলার দ্বারা হয় নাই, এই উম্মত বানানোর জন্য 23 বছর পর্যন্ত মেহনত করতে হয়েছে, মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছরের আমলের সমন্বয় হইলে সমন্বয়ের ফল হইলে এই উম্মত। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, এই উম্মত বানাইতে যে, এই উম্মত বানাইতে যে ঘরকে ঘরওয়ালাদেরকে না খাওয়ার সম্মুখীন হইতে হয়েছে, এই উম্মতকে বানাইতে যে যান মালকে সবকিছু খরচ করতে হয়েছে, মেরে মহতরাম দস্তার বুজুর্গ এই উম্মত বানাইতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাতৃভূমি ছাড়তে হয়েছে, এই উম্মতকে বানাইতে যে বিবি বাচ্চাদের ভোকা ভাকা পেট দেখতে হয়েছে, এই উম্মতকে বানাইতে যে বদরে হাজির হয়েছে, এমন অবস্থায় হাজির হয়েছে যে একদিকে সারাদিন কাঁদতেছেন আর বলতেছেন যে ইয়া রাসূল, ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই মুষ্টিমেয় একজন, এই কয়েকজনকে যদি হালাক করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, লাম তো আবার এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি শেষ হয়ে যায়, জমিনে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না, এমন অসহায় অবস্থা। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এইভাবে উম্মতের সৃষ্টি হয়েছে, ওই বদর শেষ হইতে না হইতে অহুদ, অহুদের অবস্থা, অহুদের ফলাফল তো আরো করুন, সারা মদিনাতে শোকের মাতম চলতেছে, শোকের কালো মেঘ সারা মদিনাতে, এমন কোন ঘর নাই মদিনার যে ঘরের কেউ না কেউ শহীদ না হয়েছে, যে ঘরের কেউ না কেউ আহত জখ্মী না হয়েছে। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, এমনও ঘর আছে মদিনাতে, এমন মা, এমন বোন মা গেল হতে পরে, যেই বোন তার ভাই মারা গেছে, যেই যার স্বামী মারা গেছে, যার বাপ মারা গেছে, যার ছেলে শহীদ হয়ে গেছে, যেই মহিলার জন্য কোন পুরুষ আর তার বাকি নাই, না বাপ আছে, না ভাই, না স্বামী আছে, না ছেলে, এইরকম ঘর, এইরকম মহিলার চেহারাও দেখতে হয়েছে, এই অবস্থার সৃষ্টি হয়েছে। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, আর ক্লান্তিতে চুর চুর খোদা পিপাসার অবস্থা এমন চুর চুর ছিল যে যতজন শহীদ হয়েছেন তাদের জন্য আলাদা আলাদা কবর খুঁজবে এই সুস্থতা পর্যন্ত নাই। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, মদিনার ঘরের অবস্থা এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে আদরের দুই নাতি, সবচেয়ে আদরের দুই নাতি, তাদের অবস্থা এরকম যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, বুকের দুধ শুকিয়ে গেছে, হাসান হুসেনের জিব্বা বের হয়ে আসতেছে, ঘরে খাবারের মতো কিছু নাই, না খেয়ে থাকতে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গেলেন, হাসান একজনকে কোলে নিলেন, জিব্বা মুখের মধ্যে ঢুকে দিলেন, আল্লাহ জানে কি চুষতে চুষতে ঘুমায় গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এরকম করলেন। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, তারা কারা? দুই ইমাম, সমস্ত জান্নাতীদের ছাড়দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয়, তাদের পর্যন্ত এতখানি কষ্ট করতে হয়েছে, এই সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এই উম্মতকে তৈরি করছেন, যেই উম্মতের ভিতরের কারণে, যেই উম্মতের ভিতরের আমলের কারণে, ভিতরের কাইফিয়তের উপরে, প্রাথমিক আমলের কারণে আল্লাহ তাআলা রাজি হয়েছেন। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, ওই উম্মত, ওই উম্মত বানানো, সে বানানো হলে দাওয়াতের কামের মাকসাদ যে উম্মত আবার তৈরি হয়ে যায়। মেরে মহতরাম দস্তার বুজুর্গ, এই উম্মতের মধ্যে যোগ্যতা আছে, যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতার ব্যবহারের পদ্ধতি সঠিক সঠিক না থাকার কারণে যোগ্যতার বহির প্রকাশ হইতেছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তো এমন যোগ্যতা ছিল, এমন যোগ্যতা ছিল যে পরবর্তীকালে এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। কিন্তু ওমরের মধ্যে যখন যতদিন পর্যন্ত এই জিনিস না আসছে, ঈমান আর আমলের মেহনত যতদিন পর্যন্ত না আসছে, ঈমানের দাওয়াতকে কবুল না করছে, আমলকে গ্রহণ না করছে, নিজের জান আর মালকে সারা দুনিয়াতে ঈমান আর আমল চিন্তা করার জন্য নিজের জান মালকে বেকিন্তি যতদিন পর্যন্ত না করছে, এতদিন পর্যন্ত এই যোগ্যতা হয়নি। এর আগে কি যোগ্যতা ছিল? খালার বকরে চড়াইতো, বিকালবেলা দৈনিক থাপ্পড় খাইতো, কয়টা নিয়ে গেছে, কয়টা আসছে, কয়টা নিয়ে আসছে তার কোনো খবর ছিল না। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, ওই উম্মত বানানের মেহনত এমনই একটা জওহার, এমন একটা জওহার যেই জওহারের ঘর্ষণের ফলে মানুষের মধ্যে যোগ্যতা বিকাশ হইতে থাকে, যোগ্যতার বিকাশ হইতে থাকে। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, দাওয়াতের মেহনতের দ্বারা মানুষের যোগ্যতার বিকাশ হয়, আর দাওয়াতের মেহনত যদি না থাকে মেরে মহতরাম দস্তর মানুষের যোগ্যতা চাপা পড়ে যায়, তাদের মধ্যে পশুত্বের ভাব প্রকাশ পাইতে থাকে, প্রকাশিত হইতে থাকে। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, এত কষ্টের বানানো উম্মত, যেই উম্মত, যেই ব্যক্তি নাকি, যেই ব্যক্তি তার কথার দ্বারা, তার আচরণের দ্বারা, তার পরামর্শের দ্বারা এই উম্মতের মধ্যে, এই উম্মতের মধ্যে পার্থক্যের সৃষ্টি করবে, এই উম্মতকে টুকরা করার সৃষ্টি করবে, দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্তি করার জন্য চেষ্টা করবে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন তার মৃত্যুটা বর্বর যুগের মানুষের মৃত্যু হবে, জাহিলিয়াতের যুগের মানুষের মতের মতো তার মত হবে। মেরে মহতরাম দস্তুর বুজুর্গ, এই উম্মত এত কষ্টের উম্মত, এই উম্মতকে বানানোর জন্য হলে এই মেহনত, এই ওই উম্মত আবার বানানোর জন্য মেহনত, ওই যোগ্যতা আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই উম্মত কি, এই উম্মত কিভাবে হয়েছে, এই উম্মতের ফজিলত কি, এই উম্মত যতদিন থাকবে ততদিন দুনিয়ার অবস্থা কেমন হবে, এইটা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তো দুইবার করে উনি বলছেন যে আমাদেরকে হায়াতুস সাহাবা পড়তে হবে, আর একবার করে বলছেন যে মালফুজাত আমাদেরকে পড়তে হবে। পড়লে বোঝা যায় যে ইম্মত কিভাবে বানা, কিভাবে তৈরি হয়েছিল, আর এই ইম্মতের দ্বারা দুনিয়াতে কি শান্তি আর কি নিরাপত্তা এই ইম্মতের দ্বারা আসছে। মেরে মহতরাম দস্তুর বুজুর্গ, আমাদের অতীতে ভুল হয়ে গেছে, কিন্তু ভুল হয়ে যাওয়াটা এমন কোন জিনিস না যে ভুল হয়ে গেছে মানে আমরা বঞ্চিত হয়ে গেছি। আরে আমাদের পিতা আদম আলাইহিস সালামের একটা ভুল হয়ে গেল, সে ভুল হয়ে যাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শরীরের থেকে কাপড় খুলে দেওয়া হলো। আমাদের বাপ আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর তওবা করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেরে মহতরম দস্তুর বুজুর্গ যখন কাঁদলেন আর তওবা করলেন, আল্লাহ তাআলা এমন খুশি হয়েছিল, এমন খুশি হলেন যা নিয়ে গেছিলেন সবকিছু ফেরাই দিলেন, ভুলের কারণে নিয়ে গেছিলেন সবকিছুকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। মেরে মহতরম দস্তুর বুজুর্গ, উপর্য বলি আল্লাহ তাআলা সমস্ত নবীদের বাপ বানাই দিলেন। মেরে মহতরম দস্তুর বুজুর্গ, আমরা এখানে যত মজমা আছি, যত তবকা আছি, পড়ালেখা অনপড় আলেম ওলামা যারাই যারাই আসি না কেন, মেরে মহতরম দস্তুর বুজুর্গ, আজকে যেমন আমাদের সামনে একটা জিনিস থাকে, আমরা সবাই যেন মনে মনে আল্লাহর দিকে মোতাওয়াজ্জেহ কাঁদতে থাকে যে আল্লাহ আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মত উপহার দিয়ে গেছিলেন দুনিয়াতে দুনিয়াবাসীকে, ওই উম্মতকে আমরা ধ্বংস করে দিছি, আমরা আমাদের জান মালের সঠিক ব্যবহার না করার কারণে, জান মালকে যেখানে ব্যবহার করা শিখাই গেছিলেন ওইখানে ব্যবহার না করার কারণে উম্মত টুকরো টুকরো হয়ে গেছে। এটা আমাদের গাফলতির কারণে, আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ সমস্ত উম্মতের পক্ষ থেকে আমরা মাফ চাইতেছি, সমস্ত উম্মতকে মাফ করে দাও। মেরে মহতরম দস্তুর বুজুর্গ, অসম্ভব না যে যদি আমরা এইভাবে আল্লাহর কাছে তওবা করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের ওই হারানোর সম্পদকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে ফিরাই দিবেন। মেরে মহতরম দস্তুর বুজুর্গ, এই জন্য খুব ধ্যানের সাথে কথাটা খেয়াল করি এবং আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি আর কাঁদতে থাকি, চাইতে থাকি আর কাঁদতে থাকি, যদি আমরা ওইভাবে মেহনত করতে পারি যে নিজের ব্যক্তিকে ব্যক্তিকে নিজের জাতকে আল্লাহর হুকুম নবীর তরিকার পাবন বানাইব এবং সমস্ত দুনিয়ার প্রতিটা মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকার পাবন হয়ে চলে। মেরে মহতরম দস্তুর বুজুর্গ বলতেছিলেন যে অনেক হয়ে যাব। মানুষের দুই অবস্থা, হয়তো সে দায়ী হবে আর নয়তো তার অজান্তা সে মধু হয়ে যাবে। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, জামাতগুলো যখন বিভিন্ন বাজার এলাকাতে যায়, ওই সমস্ত এলাকা থেকে যখন আসে কারগোজারি সরায়, চোখের পানি বের হয়ে আসে, চোখের পানিতে বুক ভাসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা নিজেরা এখনো মুসলমান হিসেবে দাবি করে কিন্তু না কালমাটা জানে না নিজে নামাজ কি তা জানে। মেরে মহতরাম দস্তর বুজুর্গ যেই উম্মত তৈরি করে গেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুনিয়ার কুফুরি আর শিরকে শেষ করার জন্য, আজকে এই উম্মত নিজেই তলোয়ার খানা হয়ে গেছে, কলমাটা পর্যন্ত জানা নাই। আর আমরা আমরা বড় নিশ্চিন্তে ঢেকুর ফেলতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য আমরা সকলে নিয়ত করি এই কথাটা যে আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মোনাবির তরিকার পাবন্দে বানাবো এবং আমাদের মসজিদকে মসজিদ নববীর নকশার উপর উঠাবো, আমাদের এলাকাকে মদিনার এলাকার নকশার উপর উঠাবো এবং এই দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে এখান থেকে নগদ নগদ আমরা সফর করবো তো ইনশাল্লাহ। কি বলেন ভাই, সারা দুনিয়া তাকায় রয়েছে, সারা দুনিয়া তাকায় রয়েছে নিজেদের অতীতের গাফলাতির ভুলের জন্য তওবা করি এবং নগদ নগদ বলতে থাকি। পহলে নিয়ত করো আজকে বাদ ঈমান কে দায়ী বনকর জিয়েগে, হম বচ্চো কে বাপ বাদ মে হ্যাঁ, হম বিবিও কে শোহর বাদ মে হ্যাঁ, হম জমিনো কে মালিক বাদ মে হ্যাঁ, হম মোহাম্মদ সব কে গুলাম হ্যাঁ, আজকে পেগম কো লেকে আলম মে চলনা হ্যায়, ইসি কে লিয়ে জিনা, ইসি কি রাহ মে মরনা। বলেন যে সর্বপ্রথম আমরা নিয়তটা করে নেই, আজকের পরে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা জীবিত রাখেন এতদিন পর্যন্ত মর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতের মেহনত নিয়েছিলেন ওই দাওয়াতের মেহনত নিয়ে দায়ী হয়ে জীবনযাপন করবো, করবো তো ইনশাআল্লাহ। আমি যখন পুরে মজমে মে জিসকে আজ তক এক সাথ চার মহিনে নেই লগে সবসে পহলে ও জিনকে চার মহিনে লগে হ্যাঁ জিনকে চার মহিনে